شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام میرے محترم بزرگوں اور بھائیوں اللہ نے ہر انسان میں کچھ ضرورتیں رکھی ہیں اور اللہ نے ہر انسان میں اس انسان کے امتحان اور آزمائش کے لیے نفسانی خواہشات رکھی ہیں اور اللہ نے ہر انسان میں ان ضرورتوں اور نفسانی خواہشات کے ساتھ ساتھ کامیابی کی طلب بھی رکھی ہے کوئی انسان ایسا نہیں ہے سوائے پاگل اور دیوانہ لوگوں کے جس کے اندر کامیابی کی طلب نہ ہو نحمده ونصلي على رسوله الكريم اما بعد میرے دوست بزرگ و محترم مہمان بولتے سے کہ اللہ تعالیٰ مانشر مدد کسو ضرورت لگائی رکھسے سبائر بھیترے ضرورت آسے اور اللہ تعالیٰ مانشر مدد یہ ضرورت حاجت یہ جنہ لگائی سے جن مانشر پریکھر جنہ আর বলছে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে যে তাদের ভিতরে এটাও আছে তারা দুনিয়ার মধ্যে সফলতা চায়। বলছে দুনিয়ার মধ্যে পাগল সারা আর যাদের জ্ঞান ঠিক নাই এ সারা যত মানুষ আছে সবাই এইরকম একে তারা চায় যে সফলতা দুনিয়ার সফল কাম হইতে চায়। ওয়াকানাল ইনসানু আজুলা আল্লাহ নে ইস ইনসান মে জলদবাজি ভি রাখি হে خلق الانسان ضعیفا اللہ نے اپنی مصلحت خداوندی کی بنا پر اس انسان کو کمزور بھی بنایا ہے اسے مانشر مدد ایک تراہورا قرار ایک جذبہ سے ایک اللہ ایڈا پویدشی مانشر مدد ایڈا رکھ سے اللہ تعالیٰ کہ مانوش جگنو جنی تراہورا کرتے چاہے اور اللہ تعالیٰ حکمت মধ্যে এটাও কি আল্লাহ তাআলা মানুষকে বহুত দুর্বল করে বানাইছে বহুত দুর্বল ऐसा ना हो कि ये इंसान अपनी कमजोरी से या जल्दबाजी से متاثر होकर या अपनी जिस्मानी जरूरत और नफ्सानी ख्वाहिशात से متاثر होकर ऐसा रास्ता जिसमें इसकी हर तरह की कामयाबियां हैं یہ اس میں ناکامی سمجھ کر اس سے بچنا شروع کر دے یا ایسا راستہ کہ جس میں اس انسان کی سراسر ناکامی ہے یہ اس میں کامیابی سمجھ کر اس پر چلنا شروع کر دے اندھ دھن اس انسان کی زندگی نہ ہو کسی دلیل اور حجت پر ہو اس کے لیے اللہ جل شانہ نے انسانوں میں سب سے مقدس برگزیدہ مبارک ہستیاں انبیاء علیہ السلام کا انتخاب فرما کر بھیج دیا سے مانشر مدے جے دربلتا سے دربلتا کرنے اتھوا مانشر مدے جے تڑا ہڑا سے جلبا جی تر کرنے اتھوا مانشر مدے جے اللہ تعالیٰ ورنگ ضرورت لگائی رکھ سے نفسر خواہشات لگائی رکھ سے پھر کرنے مانوشر جنو جو اللہ تعالیٰ সফলতার রাস্তা সর্বদার জন্য হামেশার জন্য যে কামিয়েবি সফলতার রাস্তা সেই সমস্ত কারণে সে যেন সেই রাস্তা ইয়ানি রাস্তা থেকে বাঁচেন না বাঁচার জন্য চেষ্টা করে আর আল্লাহ তাআলা যে মানুষের জন্য সর্বদার জন্য নাকামির রাস্তা যেখানে ধ্বংসের রাস্তা তারা এই সমস্ত তড়াহুড়ার কারণে কমজোরির কারণে দুর্বলতার কারণে তারা এটাকে পছন্দ না করে এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু সালাম যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দা সম্মানিত মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা মানুষের জন্য তাদের দুনিয়া পাঠাইছে। ভাই এক গুজারিশ হ্যাঁ, হাদিস শরীফ মে আতা হশদ্দু নাস আযাবান ইয়াউমুল কিয়ামতি আল মুসাউবিরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, قیامت کے دن سب سے زیادہ شدید اور سخت عذاب ہوگا تصویر کھینچنے والوں کو, تو حرام کام میں کوئی تاویل کی گنجائش نہیں ہے, اس لیے مہربانی فرما کر تصویر نہ کھینچیں, آپ تقریر جو ہے اپنے پاس کسی ٹیپ میں محفوظ کرنا چاہتے ہیں, اس کے بارے میں اگرچہ اس میں ہماری کوئی خوشی نہیں ہے لیکن ہم منع بھی نہیں کر سکتے, اور اس کے علاوہ تصویریں وغیرہ کھینچنا یہ حرام ہے صراحتاً, اس مبارک مجمع میں صراحتاً حرام کام ہمیں نہیں کرنا چاہیے. مدت سے محترم مہمان کے اپنا کا درخواست ہو যে হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন থেকে কঠিন আযাব ওই ব্যক্তির হবে যে ফটো করে, ফটো খেসে, তো বলছে এটা বিলকুল হারাম কাম, এটা থেকে এখানে কেউ আমরা ফটো এরকম হারাম কাজে কেউ আমরা লাগবো না, হারাম কাজ করব না, যদি কেউ চায় যে আমি এই বয়ানটাকে আমি রেকর্ড করব, তো রেকর্ড করা যে এটার মানে আমাদের কোনো খুশি নাই, তো বলছে যদি করতে চায় তো এটা করতে পারে, কিন্তু কেউ আমরা ফটো খেসবো না, বলছে এখানে হারাম কামের মধ্যে কেউ লাগবো না. মেরে মোহতরম বুজুর্গ ভাই, تمام انبیاء علیہ الصلوات و تسلیمات کی تعلیم کا خلاصہ اور سب سے اخیر میں حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کی تعلیم کا خلاصہ یہ ہے کہ ہر انسان کی کامیابی اللہ نے اس دین میں رکھی ہے جس کو اس کا نبی اللہ جل شانہ کی طرف سے اپنی امت کے لیے لے کر آیا ہے. বলছে সমস্ত নবীদের এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবীর, বলছে সমস্ত নবীদের বলছে শিক্ষার মধ্যে তাদের আশার উদ্দেশ্য তার এক সারমর্ম হইল যে মানুষের কামিয়াবি সমস্ত দুনিয়ার মানুষের সফলতা দুনিয়া আখেরাতের মধ্যে ওই দিনের মধ্যে ওই তরিকার মধ্যে তরিকা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন. মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম কি উম্মত মে সে হর ফর্দ কি কামিয়াবি উস দীন মে থি জিসকো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ কি তরফ সে আপনি উম্মত কে লিয়ে লেকার আয়ে থে, এসে হি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম কি উম্মত মে সে হর ফর্দ কি কামিয়াবি উস দীন মে থি জিসকো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম আপনি উম্মত কে লিয়ে আল্লাহ কি তরফ সে লেকার আয়ে থে, ولن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا, اللہ جل شانہ کا جو بھی ضابطہ ہوتا ہے وہ دس سال کے لیے, سو سال کے لیے, ہزار سال کے لیے نہیں ہوتا, ابد الآباد کے لیے ہوتا ہے, یہی ضابطہ اللہ جل شانہ کا حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کی امت کے لیے بھی ہے. মদর মেহমান বলতেছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের উম্মতের মধ্যে প্রত্যেকটা মানুষের সফলতা কামিয়াবি ছিল ওই দিনের মধ্যে যেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম নিয়ে আসছে, এরকম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের উম্মতের প্রত্যেকটা মানুষের সফলতা কামিয়াবি বলছে ওই দিনের মধ্যে ছিল যে দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম নিয়ে আসছে. বলতেছে আল্লাহ তাআলার যে আইন, যেরকম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে যে আল্লাহর আইনে কোনো পরিবর্তন নাই আর পরিবর্তন নাই, বলছে আইন আল্লাহর আইন, আল্লাহর যে সুন্নাত বলছে এটা কোনো 10 বছর 20 বছর 1000 বছরের জন্য না, বলছে আল্লাহর আইন যেটা হয় এটা সর্বদার জন্য হয়, এরকম এই উম্মতরও বলছে প্রত্যেকটা মানুষের সফলতা কামিয়াবি ওই দিনের মধ্যে যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছে সবার জন্য একই আইন. انسان کو اللہ جل شانہ نے احسن تقویم میں ڈھالا ہے. اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والدين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. اللہ جل شانہ قسم کھا کر فرماتے ہیں کہ ہم نے انسان کو بہترین سانچے میں ڈھالا ہے. اس انسان کی جو بناوٹ ہے وہ دوسری جاندار چیزوں کی نہیں ہے. انسان کو اللہ نے عقل دی ہے, دوسری جاندار چیزوں میں عقل نہیں ہے. انسان کو اللہ جل شانہ نے قوت تدبیر اور قوت حیلہ عطا فرمائی ہے, دوسرے جانوروں میں یہ چیز نہیں ہے. تو اگر انسان کو انسان دین پر چلانا چاہتے ہیں, اس کی صورت یہ ہے کہ اس انسان کے دل پر محنت کر کے اس کے دل میں دین میں ہی کامیابی ہے یہ یقین کو پیدا کر لیا جائے. اللہ کے ہاتھ میں میری ہر طرح کی کامیابی ہے, اور اللہ کے ہاتھ سے اللہ کے خزانوں سے کامیابی لینے کے لیے اللہ نے دین کو ہی راستہ اور ذریعہ بنایا ہے. جتنا یہ یقین اس انسان میں ہوگا اتنا اس انسان کے لیے دین پر چلنا آسان ہوگا. زبردستی اس انسان کو دین پر نہیں چلایا جا سکتا. মুদসিকে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে যত দুনিয়া সৃষ্টি আছে সবচেয়ে খুবসুরত করে পয়দা করছে. আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম খাইয়া বলতেছে কে আমি মানুষকে সবচেয়ে খুবসুরত বানাইছি. তো বলতেছে দুনিয়ায় যত অন্যান্য প্রাণী আছে জানদার আছে এরকম না, বলছে এরকম ইনসানকে সবচেয়ে খুবসুরত পয়দা করছে. এরপরে বলতেছে এই ইনসানের এই মানুষের মধ্যে এমন কিছু জিনিস দিছে যে অন্যান্য প্রাণীর মধ্যে নাই, অন্যান্য জানোয়ারের মধ্যে নাই. ইনসানকে জ্ঞান দিছে, বলছে এটা অন্য জানোয়ার প্রাণীর মধ্যে নাই. এরকম মানুষকে একটা তদবির করার যে চিন্তা ফিকির করার একটা যে তার শক্তি দিছে, বলছে এটা অন্য অন্য জানোয়ার প্রাণীর মধ্যেও নাই. তো বলছে এই জন্য মানুষকে যদি ইনসানকে দিনের রূপে চালাইতে চায়, দিনের রূপে যদি চালাবাইতে চায়, সবচেয়ে প্রথম যে মেহনত করতে হবে মানুষের দিলের মধ্যে, যে মানুষের দিলের ভিতরে একিন বসাইতে হবে, যে তাদের ভিতরে একিন আইসা যায় যে মানুষের সফলতা দুনিয়া আখেরাতের কামিয়াবি ওই দিনের মধ্যে যেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে. বলছে যত মানুষের একিন হবে যে আর একই দিনের উপরে অত সে দিনের উপরে চলতে পারবে, এরকম যার দিলের ভিতরে একিন হবে কি আল্লাহ তাআলার কাছ থেকে উপকৃত হওয়া ইস্তেফাদা উপকৃত হওয়ার রাস্তা একটাই ওই দিন যেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে. তো বলছে এই যত একই না আসবে সে দিনের উপরে চলতে পারবে. তো মানুষকে দিনের উপরে চালাবার জন্য সবচেয়ে বড় জিনিস সে দিলের উপর মেহনত করে একিন পয়দা করা. আল্লাহ কে রাস্তে মে নিকল কর চাহে তিন দিন কি জমাত হো, চাহে চিল্লে চার মহিনে কি জমাত হো, চাহে মর্দো কি জমাত হো, চাহে মস্তুরাত কি জমাত হো, তালিম মে ছে বাতো কা মুজাকরা করতে হ্যায়. یہ چھ باتیں, ان کے بارے میں یہ تو نہیں کہا جا سکتا کہ یہ پورے دین کا مجموعہ ہے, لیکن یہ ضرور عرض کیا جا سکتا ہے کہ یہ چھ باتیں ایسی اہم ضروری اور بنیادی باتیں ہیں کہ 125,000 انبیاء علیہ السلام میں سے ایک نبی بھی ایسے نہیں مل سکتے جن میں ان چھ باتوں میں سے پانچ باتیں پائی جاتی ہو ایک اس نبی میں نہ ہو. ایسا ایک پیغمبر بھی نہیں ہے. اللہ راستے برا بیریا یہ جماعت بیریا تین دن جن ہو ایک مس جن ہو چلر جن ہو چار مس جن ہو پورش ہو مسترات ہو بس اللہ راستے بیریا ہمارا چھٹا কথার আমরা মুজাকেরা করি, তালিমের মধ্যে ছয়টা ছয় নম্বরে মুজাকেরা করি. বলছে এই ছয় নম্বর এইটা তো বলা যায় না কি এটা পুরা দিন, কিন্তু এই ছয় নম্বর এত জরুরি আর এত আহাম এত জরুরি যে যত নবীরা আসছে দুনিয়ার মধ্যে, বলছে সমস্ত নবীদের দিনের মধ্যে ছয়টা কথা ছিল, এরকম কোন নবী নাই যে তাদের দিনের মধ্যে পাঁচটা এর মধ্যে পাঁচটা ছিল একটা নাই, এরকম না. বলছে সমস্ত নবীদের দিনের মধ্যে এই ছয়টা ছয় নাম্বার ছিল তাদের. یہ چھ باتیں ایسی اہم ضروری اور بنیادی باتیں ہیں, اگر کوئی سعادت مند مسلمان محنت کر کے ان چھ باتوں کو سیکھ لے, سمجھ لے, مکمل طور سے عملی طور پر اپنی زندگی میں لے آئے, تو ایسے مسلمان کے لیے پورے دین پر چلنا آسان ہو جاتا ہے. اس جدی کونو مسلمان اللہ راستے بیریا محنت کرے چھوڑا نمبر شیکھے আর এই ছয়টা নামটা আমলে নিয়ে আসে জিন্দিগিতে মধ্যে, আমলের মধ্যে নিয়ে আসে, তো বলছে তার জন্য পুরা জিন্দগি পুরা দিনের বেচলা সহজ হয়ে যাবে. আর এসে মুসলমানকে লিয়ে দিন কি মেহনত কো জো ইস উম্মত কা খতমে নবুয়ত কি ওয়জা সে মকসদে হায়াত হ্যায়, দিন কি মেহনত কো জিন্দগি কা মকসদ বানা কর উসমে লগনা আসান হো জাতা হ্যায়. বস এরকম এই মুসলমানের যে মেহনত করে ছয় নম্বর সে শিখলো আর জিন্দগিতে আনলো, বসে তার জন্য এটাও সহজ হবে যে উম্মতের যে জিম্মেদারি ছিল, জিন্দগির উদ্দেশ্য ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়ার কারণে দাওয়াতের কাম, বসে এই কাম করাও তার জন্য সহজ হয়ে যাবে. এসা ইনসান দিন পর চলেগা তো ইসকা দিন পর চলনা আল্লাহ কে হাঁ কবুল ও মঞ্জুর হোগা. ऐसा इंसान दीन की मेहनत में लगेगा तो इसका मेहनत में दीन की मेहनत में लगना जो इन छह बातों को सीख कर समझ कर अमल में ले आए, इसका दीन की मेहनत में लगना अल्लाह के यहां कबूल और मंजूर होगा. बस এরকম ইনসান যদি দিন রূপে চলে আল্লাহর হুকুম মানলো বিতে তো বলছে আল্লাহ তাআলা তার এটাও আল্লাহ তাআলা কবুল করবে মঞ্জুর করবে. এরকম মানুষ যে ছয় নম্বর মেহনত করে তার জিন্দগিতে আনছে, যে আমল করতেছে, যে দিনের মেহনতের মধ্যে লাগে, তো সে তার মেহনত আল্লাহ তাআলা কবুল করবেন মঞ্জুর করবেন. সবচেয়ে পহলি বাত কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়ে কলমা মারিফাত ভি হ্যায় কলমা আবদিয়াত ভি হ্যায়. সবচেয়ে প্রথম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে এই কালেমাটার মধ্যে আল্লাহ তাআলাকে মারে আল্লাহর মারিফাত আল্লাহকে আল্লাহর পরিচয় ওই কালেমার মধ্যে, আর এটা আল্লাহ ইবাদত ও এটা কালেমার মধ্যে আল্লাহর হুকুম মানা ইবাদত করা. কালমে মারিফাত কা মানা মাফহুম মুরাদ ইয়ে হ্যায় কি হর গায়র কা ইয়াকিন দিল সে নিকল কর اللہ کی ذات اور صفات کا یقین دل میں بے وسط ہو جائے. کلمہ معرفت اور تو اسے یعنی کلمہ اللہ پریچے دائر اور تو اسے کہ اللہ سارا جتو ششتیا سے جتو مخلوقات سمست مخلوقات یقین باہر کریا ایک اللہ یقین دل بھیتر بوشن. مخلوقات میں اللہ نے چونڈی کو بہت کمزور حقیر مخلوق بنایا ہے, اور مخلوقات میں اللہ نے حضرت جبریل علیہ الصلوۃ والسلام کو بہت عظیم و شان اور بہت طاقت اور قوت والے بہت طاقت اور قوت والی مخلوق بنایا ہے. کلمہ معرفت کا تقاضا یہ ہے کہ چونڈی سے لے کر حضرت جبریل علیہ الصلوۃ والسلام جیسی طاقت اور مخلوق تک یقین ہو کہ اللہ نے ہر قسم کی مخلوق کو محض اپنی قدرت سے پیدا فرمایا ہے. بولتے اللہ سشٹی جگتر مدے سب سے کمزور دربر ہلو پیپلی کا پیپڑا سب سے کمزور, اور اللہ سشٹی جگتر مدے مخلوقات مدے سب سے شکتیشالی سب سے بڑا حضرت جبریل علیہ الصلوۃ والسلام. تو کلمہ معرفت دے ارتھ ہوئیسے যে দিলের ভিতরে ইয়াকিন হও কে পিপিলিকা থেকে নিয়া হযরত জিবরীল আলাইহিস সালাম পর্যন্ত যত মখলুকাত আছে সব আল্লাহ তাআলাই পয়দা করছে, আর ইয়াকিন হও কি চুনটি সে লেকর হযরত জিবরীল আলাইহিস সালাম জেসি তাকত ওর মখলুক তক কুল কায়নাত কি হর ছোটি বড়ি মখলুক কে আল্লাহ জাল্ল শানহু মালিক হ্যায় আপনি কুদরত সে. এরকম এটাও দিলের ভিতরে ইয়াকিন পয়দা করা, ইয়াকিন দিলের মধ্যে থাকা যে পিপিলিকা থেকে এই শক্তিশালী বড় হযরত জিবরীল আলাইহিসসালাম পর্যন্ত আর যত সৃষ্টি আছে দুনিয়ার মধ্যে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের মালিকও আল্লাহ তাআলা. ہر مخلوق سے وہ ہونا یقینی ہے جو اللہ چاہتے ہیں اور وہ ہرگز نہیں ہو سکتا جو اللہ نہیں چاہتے. بھائی اب بھی جو ہے کیا نام ہے کچھ ایسا معلوم ہو رہا ہے جیسے تصویر کھینچنے کی کوشش کی جا رہی ہے. اگر کوشش ہو رہی ہو تو ہم درخواست کرتے ہیں حرام کام نہ کریں, اس مجمع میں حرام سے بچنے کی کوشش کریں. اب بھی تصویریں لینے کی کوشش جاری ہے معلوم ہوتا ہے. بھائی انیک جگہ بولا جاتے ہیں جی اکنو فوٹو فوٹو کے ساتھ رکھا یہ چیشٹا چلتے سے تو جتنا مہربانی کرے بھائی کیوں فوٹو کھینچو نا. مہمان بار بار بولتے سے کیوں فوٹو کھینچو نا, یہ حرام کاج تھی ہمارا بچبو نجی کے پاس آو. তো মহতরম মেহমান বলতেছিলেন যে এইরকম যে পিপিলিখা থেকে নিয়ে হযরত জিবরীল আলাইহিস সালাম যত শক্তিশালী মখলুক এর মধ্যে এরা যা চাবে এটা হবে না, আল্লাহ যেটা চায় ওইটাই হবে. কই কিসি কি ওয়াজারত সাদারত কো দেখকর মুতাসির হোতা হ্যায়, কই কিসি কি জায়দাদ বাগাত কো দেখকর মুতাসির হোতা হ্যায়, کوئی کسی کی قومی طاقت اور قوت ہتھیاروں کو دیکھ کر متاثر ہوتا ہے. کلمہ معرفت کا تقاضا یہ ہے کہ ہر غیر کا تاثر دل سے نکل کر اللہ کی ذات اور صفات کا تاثر دل میں پیوست ہو جائے. بولتے سے کہ وہ تو کرم منکری تو دیکھا بادشاہ دیکھ پروائی تو ہے متاثر ہے, ایرکم کارو کا زمین سے زمین دیکھے سے প্রবাহিত ইয়ে হয় দেশ মুতাসির হয়, এরকম কারো কাছে কমই তাদের জাতীয় শক্তি আছে শক্তি দেখে সে মুতাসির হয়। তো বলছে না, বলছে সমস্ত এই দিলের কালেমার মারেফাতে ইয়াকিন হইল যে এই সমস্ত দিনের দিলের সমস্ত জিনিসের যে তাসুর আছে এটা দিল থেকে বাইর করা. রোম কে হর বাদশাহ কা লকব কেসর হোতা হ্যায়, কেসর রোম নে یہ خیال کیا کہ محمد علیہ السلام کے صحابہ اس لیے ہر میدان میں ہماری فوجوں پر غالب آتی ہیں کہ یہ ہے عرب, اور عرب جو ہے یہ بہت بہادر ہوتا ہے, میدان میں آنے کے بعد جان دے دیتا ہے لیکن میدان کو چھوڑ کر بھاگنا عزت نفس کے خلاف سمجھتا ہے. اس لیے یہ عرب ہونے کی وجہ سے ہماری فوجوں پر غالب آتے ہیں. بولتے سے رومر جے بادشاہ ہوئی تو تار اپادی سے لو قیصر, تو سے چنتا کرلو جے عرب اے جے عرب صحابہ ارا تو عرب ارا سب بہادر ہوئے, ارا جب جدر میدانے آسے تو مرے جاوے تو جدر میدان تھے تارا پالائے نا, تو এই জন্য আরবেরা সবসময়ের জন্য আমাদের উপরে জয়লাভ করে. ইসলিয়ে সাহাবা 3000 কি তাদাদ মে থে, 3000 কে মুকাবলে মে 60000 আরব ঈসাইয়ों কো মুকাবলে মে লে আয়া. খেয়াল ইয়ে থা কি ইয়ে ভি আরব হে সাহাবা ভি আরব হে, ان کی تعداد بہت تھوڑی ہے بہت تھوڑی ہے, اور ہمارے ان عربوں کی تعداد عیسائیوں کی تعداد بہت زیادہ ہے. یقیناً یہ عیسائی عرب حضرات صحابہ کرام پر غالب آ جائیں گے. اے جنو شے دیکھ لو جے صحابہ کرام کو تو تادے شنکھا کو تو دیکھے 3000 صحابہ کرام سلن, تو ایشے 60000 সে ইসাই আরব যারা খ্রিস্টান আরবদেরকে জমা করলো যে এরাও আরব এরাও আরব, তা আরবের সাথে আরবের যখন মোকাবেলা হবে তো তখন আরব যারা ইসাই এরা সংখ্যায় বেশি তো এরা অবশ্যই জয়লাভ করবে এদের উপরে. ইয়ে 3000 ও 60000 ফজর কি নামাজ কে বাদ জঙ্গ শুরু হো গই, নিসফ নাহার তক মুসলসল লড়তে রহে, دشمن کے 13000 آدمی مارے گئے. حضرات صحابہ کرام میں سے 5 تو شہداء میں لاشیں مل گئیں اور 5 میدان میں زندہ مل گئے, اور 50 آدمیوں کا کوئی پتہ نہیں چل رہا, نہ شہداء میں مل رہے ہیں اور نہ جو ہے کیا نام ہے زندوں میں مل رہے ہیں. بڑی تشویش ہوئی, فکر ہوئی. اتنے میں تھوڑی دیر کے بعد وہ 50 صحابہ آ گئے. بھائی کہاں گئے تھے کہ جی ہم نے بھاگنے والوں کا پیچھا کیا تھا. تو حضرات صحابہ کرام میں سے 5 آدمی شہید ہو گئے اور دشمن کے 13,000 آدمی مارے گئے. تو بولے صحابہ کرام 3,000 ছিল আর দুশ্মনের রুমিরা ছিল 60,000. সকালে যুদ্ধ শুরু হইল. তো বলছে যুদ্ধ করতে করতে যখন অর্ধেক দিন হয়ে গেল দুপুর পর্যন্ত, তো বলছে এই সমস্ত কাফের ময়দান ছেড়ে দিল, ময়দান থেকে পলায়ন করলো. তো বলছে সাহাবাদের মধ্যে 5 জনকে দেখলো ময়দানের ভিতরে তারা শহীদ হয়েছে, আর 5 জন দেখছে কে জখম অবস্থায় পড়ে আছে, আর 65 জন সাহাবাকে পাইতেছে না, আর 13,000 বলছে কাফেরদেরকে কতল করছে, রুমিদেরকে কতল করছে সাহাবাই কেরাম. তো সাহাবাই কেরাম পরেশান হয়ে গেল, এ 65 জন সাহাবি সাহাবা কোথায় গেল. তো বলছে তারা এর ভিতরে এই পরেশানির মধ্যে দেখে যে তারা আবার চলে আসছে 65 জন. তো জিজ্ঞাসা করলে তোমরা কোথায় গেলা, বলছে এই যে কাফের পালাইতেছিল তাদের আমি পিছা তাদের পিছে চলতেছিলাম এই জন্য. তো বলছে সাহাবাই কেরাম 3,000 আর 60,000 কাফের, তো বলছে যে তারা পরম সাহাবাই কেরাম 5 জন শহীদ হলো, তাদেরকে 13,000 কতল কর. میرے ذہن میں نہیں آئی, بھول گیا کہ جب قیصر روم کی یہ سازش حضرات صحابہ کرام کو معلوم ہو گئی, حضرات صحابہ کرام نے آپس میں مشورہ کیا کہ بھائی اس طرح وہ لوگ سوچ رہے ہیں اور 60,000 کو ہمارے مقابلے کے لیے تیار کیا ہے. حضرت خالد کھڑے ہو گئے, امیر لشکر سے کہا کہ مجھ اکیلے کو 60,000 کے مقابلے میں بھیج دیں. امیر لشکر نے فرمایا کہ ید اللہ علی الجماعہ, جماعت کے ساتھ اللہ کی مدد ہوتی ہے. تو پھر فرمایا کہ 2 کی بھی جماعت ہوتی ہے, 1 اور دے دو. آخر ہوتے ہوتے یہ بات طے ہو گئی کہ کم از کم لشکر کی شکل تو دکھائی دے نا جی, اتنے آدمی بھیج دیے جائیں. تو پھر حضرت خالد کے انتخاب سے 1 خالد اور 59 ایک کم 60 آدمی اور, یہ 60 آدمی مقابلے میں آئے. تو بس ایک کتھاٹا ہمارے ذہن تک چلے گیسلو جے جخون قیصر یعنی رومیر بادشاہ یہ جے تدر پروگرام جخون صحابہ کرام جان لو کہ تارا ایٹا پروگرام کرتے سے کہ 3,000 صحابہ এদের মোকাবেলায় 60,000 নিয়ে আসতেছে আরবদেরকে, তখন খালিদ বিন মশরা বসা মশরা বসলে মশরা করতেছিল সাহাবাই কেরাম. তো হযরত খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই বলেন আমি 60,000 মোকাবেলায় আমি একা যাব. তখন আমির যে ছিল আমিরের সুন্নের আমির বলল না, একটা জামাতের সাথে যাইতে হবে, আর জামাতের উপরে আল্লাহর মদত থাকে, সাহায্য থাকে, আল্লাহর রহমত থাকে. তখন বলছে ঠিক আছে আরেকজন দিয়ে দাও আমার সাথে. তো এইটাও তো দুইজনও তো জামাত, বলছে না কমসে কম একটা তো বোঝা যায় যে একটা এটা সুন্নর একটা দল, শূন্য দল একটা লস্কর বোঝা যায়. তখন করতে করতে 60 জনকে দিয়া হযরত খালিদ বিন ওয়ালিদ 60 জনকে বাছাই করলেন, আর নিজে আর 59 জন বাছাই করে 60 জন নিয়া সে ময়দানে গেলেন. আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আপনি সওয়ারি পর সওয়ার তশরীফ লে যা রহে থে, آگے دیکھا کہ راستہ رکا ہوا ہے, لوگ راستے میں جمع ہیں. کسی آنے والے سے پوچھا کہ بھائی کیا بات ہے, لوگ راستے میں جمع ہے, راستہ رکا ہوا معلوم ہوتا ہے. اس نے کہا شیر آیا ہے راستے میں کھڑا ہے, لوگوں کو خوف زدہ کر رکھا ہے. عبداللہ ابن عمر عنہما سواری سے اترے, شیر کے پاس پہنچ گئے, اس کے کان کو پکڑ لیا, اس کو مروڑا, اس کی گردن کو موڑ دیا اور فرما اگر اللہ نے تجھ کو کسی کے چیر پھاڑ پر مسلط کیا ہو تو اپنا کام کر لے, ورنہ کیوں لوگوں کو تنگ کر رہے ہو, خوف زدہ کر رکھا ہے. اور یہ کہہ کہ زور سے انہوں نے شیر کو تھپڑ مارا, شیر وہاں سے حیات الصحابہ میں ہے, انتہائی تواضع و خاکساری کی کیفیت میں چلا گیا. عبداللہ بن عمر عنہما نے فرمایا, ما کذب علیک رسول اللہ صلی اللہ علیہ وسلم. جی ویسے عبداللہ ایک بار حضرت عبداللہ بن عمر رضی اللہ تعالیٰ عنہ راستہ دی جائتے سلین تو دیکھتے سے راستر مدے انیک لوگ دڑائی اس جمع ہوئی اس তো সে বুঝতে পারছে কোন জিনিস সামনে, সেই জন্য রাস্তা বন্ধ, যাইতে পারতেছে না. বলছে কি হয়েছে? তো বলছে রাস্তার উপরে বাঘ আছে, আর বাঘের কারণে বাঘকে মানুষকে ভয় দে জন্য মানুষ আগে বাড়তেছে না. তো সে তার যে সওয়ারির উপরে ছিল, সওয়ারি থেকে নাইবা বাঘের কান ধরিয়া একটু মোড়াইল, ডললো. এরপরে এক জোরে থাপ্পড় দিয়ে বললো, এই বাঘ যদি আল্লাহ তালা তোমাকে কারো উপরে যদি নিযুক্ত করে থাকে খাওয়ার জন্য, তারে খাও, এরপর রাস্তা ছেড়ে দাও, তুমি লোকদের রাস্তা কেন বন্ধ করছো? তো বলছে থাপ্পড় মারার সাথে সাথে বাঘ বলছে বিলকুল বেইজ্জতির সাথে বলছে দৌড়িয়া জঙ্গলের দিকে যাইতেছিল. তো হযরত ওমর রাদিয়াল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা যারা জমা ছিল তাদেরকে বলতেছিল. আব্দুল্লাহ আনহুমানে ফরমায়া, মা কযাব আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, اللہ کے رسول نے تجھ پر جھوٹ نہیں بولا. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے ارشاد کا مفہوم ہے, لو ان لا یسلط علی ابن آدم الا ما خافہ ولو ان ابن آدم لم یخف الا من اللہ لا یسلط علیہ غیرہ ولا يوكل ابن آدم إلا من رجا منه ولو أن ابن آدم لم يرجو إلا من الله لا يكله إلى غيره أو كما قال عليه الصلاة والسلام. ابن آدم پر اسی کو مسلط کیا جاتا ہے جس سے یہ ابن آدم ڈرتا ہے. اگر یہ آدم کا بیٹا اللہ کے ماں سوا سے نہ ڈرے تو پھر اللہ جل شانہ ایسے آدم کے بیٹے پر اپنے ماں سوا کو مسلط نہیں فرماتا. اور ابن آدم کو اسی کے سپرد کیا جاتا ہے جس سے اس کی امیدیں وابستہ ہوتی ہے. اگر یہ آدم کا بیٹا اللہ کے ماں سوا سے امید وابستہ نہ رکھے تو پھر اللہ جل شانہ ایسے ابن آدم کو اپنی ضرورتوں کے بارے میں اپنے ماں سوا کا محتاج نہیں بناتا. تو عبداللہ بن عمر رضی اللہ تعالیٰ عنہ شنبدن کرے لوگ در کے بولے, شنو حضور صلی اللہ علیہ وسلم اتیا بولیم نائے بلسے آدم شنطان بلسے جے جنیش دیا بھائی کرے شہی جنیش تار اوپرے مسلط کری دیا ہوئے نزکت کری دیا ہوئے আর এইরকম যদি এমনি আদম যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে, কারো ভয় আল্লাহ ছাড়া কোনো মখলুকের ভয় না করে, তো তার উপরে কোন জিনিস আল্লাহ তালা মুসাল্লাত করে না. এরকম হাদিসের মফহুম, যদি আদমের সন্তান কোন কারোর কাছে যদি দুনিয়ার মধ্যে আশা করে তো আল্লাহ তাআলা তার হাওয়ালে করে দেয়, তার সুপোর্ট করে দেয়. আর যদি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো আশা না করে তো আল্লাহ তাআলা কোনো মখলুকাতের তার মখলুকাতের কাছে তার হাওয়ালে করে না, বলছে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়. پھر کلمہ معرفت کا تقاضا یہ ہے کہ اللہ کے خزانوں پر ہمارا یقین ہو, اللہ جل شانہ کے پاس چیزوں کے بھی خزانے ہیں, اللہ جل شانہ کے پاس حالات کے بھی خزانے ہیں. چیزوں میں سے اللہ کے پاس ہر چیز کے خزانے نہ ختم ہونے والے, حالات میں سے ہر حال کے خزانے اللہ کے پاس ایسے ہیں کہ کوئی خزانہ اللہ کا ختم ہونے والا نہیں ہے. জিনিসেরও খাজানা আছে, আর এরকম মানুষের উপরে যে অবস্থা আসে আহওয়াল আসে তারও খাজানা আছে. বলছে আল্লাহর কাছে জিনিসের এত খাজানা, এত খাজানা যে কখনো শেষ হবে না. আর এরকম আল্লাহর কাছে অবস্থার আহওয়াল যে মানুষের আসে এরও এরকম খাজানা আছে বেশুমার, যে তার কোনো শেষ হবে না. ऐसे ही एक अल्लाह का जाहिरी निजाम है, एक अल्लाह का गैबी निजाम है. کلمہ معرفت کا تقاضا یہ ہے کہ ظاہری نظام سے یقین ہٹ کر اللہ کے غیبی نظام پر ہمارا یقین آ جائے. ظاہری نظام آنکھوں سے نظر آتا ہے، غیبی نظام آنکھوں سے نظر نہیں آتا. 31 تاریخ کو یا 30 تاریخ کو تنخواہ مل گئی، سیدھا اپنے گھر جانے سے پہلے سیدھا بازار گیا، بازار سے اپنے لیے ساری ضرورت کی چیزیں خرید کر لے آیا، کھانے پینے کی ضرورت کی بھی چیزیں خرید کر لے آیا. کھانے پینے کی ضرورت کی چیزوں کے بارے میں گھر پہنچانے کے بعد کسی کی بیوی، کسی کی بیٹی، کسی کی نوکرانی، کسی کا باورچی، کسی کی والدہ حرکت میں آتی ہیں. جب یہ کھانے کے لیے بیٹھ جاتا ہے تو یہ تصور ہوتا ہے کہ یہ جو ظاہری نظام سارا حرکت میں آیا اس کے نتیجے میں میں یہ کھانا کھا رہا ہوں. بڑے فرماتے ہیں اس سے یقین ہٹ جائے اور اللہ کے غیبی نظام پر یقین آ جائے، غیبی نظام میں غیبی نظام کو اللہ جل شانہ فرشتوں کے ذریعے سے چلا رہے ہیں. غیبی نظام میں جس انسان کے بارے میں جتنی کھانے کی، جتنی پینے کی، جتنی میٹھی نمکین چیزیں پہنچانے کا فرشتے کو حکم ملتا ہے، فرشتہ اسی ہی انسان کے پاس اسی جگہ میں اتنی کھانے کی، پینے کی، میٹھی نمکین چیزیں پہنچاتا ہے. اس غیبی نظام پر ہمارا یقین ہو کہ اصل غیبی نظام ہے. بس دنیا میں دو نظام آسے، একটা হচ্ছে জাহিরি প্রকাশ্যে, একটা হচ্ছে গায়েব অদৃশ্য, মানুষ দেখে না. তো বলতেছে কালেমায় মারেফাতের তাকাজা হইল যে আমাদের উপরে, মানুষের উপরে গায়বী নিজামের উপরে ইয়াকিন হয়, গায়বী নিজাম. তো বলছে একটা জাহিরি নিজাম, একটা গায়বী নিজাম. জাহিরি নিজাম হইল মানুষ চোখ দিয়ে দেখে, আর গায়বী নিজাম মানুষ চোখ দিয়ে দেখে না, এটা অদৃশ্য, মানুষের চোখের আড়ালে আছে. তো বলছে জাহিরি নিজাম এরকম, একটা লোক 30 তারিখ 31 তারিখ বেতন পাইল, সে বেতন নিয়ে আসলো, বেতন নিয়ে এসে বাজারে গেল, চাল ডাল খানার জিনিস সব কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসলো. তো তার বিবি অথবা তার মেয়ে অথবা তাদের কাজের মেয়ে বসে সে এটার মধ্যে পাকাইলো, এটা কি করলো. তারপরে যখন খানায় খানা খাইতে সে বসলো, তার দিলের ভিতরে আসে যে আমি এইটা করছি, আমি বাজারে করছি, বাজার করছি, আমি নিয়ে আসছি, এইটার কারণে এই সবগুলো হইতেছে. তো বলছে এটা জাহিরি নিজাম. আরেকটা হচ্ছে গায়বী নিজাম, যেটা ফেরেশতাদের হাতে, যে এটা ফেরেশতারা চালায়. তো বলছে ফেরেশতাদের নিজাম দেখা যায় না, ফেরেশতাদের হাতে নিজাম হইল যে গায়বী নিজাম ফেরেশতাদের হাতে, যে যারা যার কাছে দরকার যতটুকু, এনি মিঠা অথবা এনি লবণের মতো অথবা যে কোনো জিনিস দুনিয়ার মধ্যে যতটুকু যেখানে পৌঁছাবার কথা অতটুকু ফেরেশতারা পৌঁছায়, আর আল্লাহ তাআলার হুকুমে পৌঁছায়. বলছে জাহির গায়বী নিজামের উপর ইয়াকিন পয়দা করা, এটা এই কালেমার তাকাজা. ফির মেরে মোহতরম বুজুর্গ ওর দোস্তো, গায়বী নিজাম মেয়ে জিস ইনসান কে বারে মেয়ে জো ফেসলা হো জাতা হে, জাহিরি নিজাম মেয়ে উসি কে মুতাবিক উসকে লিয়ে তরতিব বন জাতি হে. غریب انسان کی اللہ نے روزی بڑھانے کا فیصلہ فرما دیا اور بہت مالدار انسان کی روزی گھٹانے کا اللہ نے فیصلہ فرما دیا. اب ظاہری نظام میں اس غریب کی کوئی روزی گھٹا نہیں سکتا، اس مالدار کی کوئی روزی بڑھا نہیں سکتا. اسے جڑا غائبی نظام میں جڑا فیصلہ ہوے ওইটাই জাহির নিজামে যেটা আসবে, প্রকাশ্যে যেটা হবে এইটাই দেখা যাবে, ওইটা ওই রকম চলবে. যদি আল্লাহ তাআলা কোন গরিবের জন্য যদি আল্লাহ তাআলা তাকে মালদার বানাইতে চায়, ধনী বানাইতে চায়, তো তার জাহির নিজামটা ওইরকম চলবে. এরকম যদি কোন ধনী ব্যক্তিকে আল্লাহ গরিব বানাইতে চায়, তার মাল কমাইতে চায়, তো বলছে তার জাহিরি নিজামটা ওইরকম চলবে. এটা কখনো হবে না যে কোন গরিবের জন্য আল্লাহ তাআলা ফয়সলা করছে যে সে মালদার হবে, তো জাহিরি নিজাম তার উল্টা করবে, এটা কখনো হবে না. دیوی نظام میں فیصلہ ہوا لڑکیاں ہی لڑکیاں دینے کا، کوئی اس کو لڑکا نہیں دے سکتا، غیبی نظام میں فیصلہ ہوا لڑکے ہی لڑکے دینے کا، کوئی اس کو لڑکی نہیں دے سکتا۔ যদি গাইবি নিজামের মধ্যে আল্লাহর ফয়সলা হয় যে এর শুধু মেয়ে হবে মেয়ে হবে, তোমার সে জাহিরি ভাবে কোনো তদবীরের দ্বারা কোনো চেষ্টার দ্বারা তার কখনো তার ছেলে হবে না। আর এরকম যদি আল্লাহ তাআলা কারোর জন্য গাইবি নিজামে ফয়সলা করে যে তার ছেলে হবে ছেলে হবে, তো সে জাহিরি ভাবে যতই চেষ্টা করুক জাহিরি নিজামে তো কখনো সে আর মেয়ে পাবে না। গাইবি নিজাম মে ফয়সলা হুয়া কিসি কে বাঁজ হোনে কা, اللہ تعالیٰ نے اس کی صلاحیت سلب فرما دی جس سے ولادت ہوتی ہے، تو اب سارے ڈاکٹر زور لگا لے اس کو جو ہے کام ہے، نہ بچہ دے سکتا ہے نہ بچی دے سکتا ہے، جس کی اللہ نے یہ صلاحیت سلب کر دی مرد کی عورت کی، اس کو بانج بنا دیا، سارے ڈاکٹر زور لگا لے اس کو نہ بچہ دے سکتے ہیں نہ بیٹی دے سکتے ہیں۔ যদি গাইবি নিজামের মধ্যে এটা ফয়সলা হয় যে পুরুষ অথবা মহিলা সে পাঞ্চ বাজা, তার কোনো আওলাদ হবে না তার কোনো বাচ্চা হবে না, তবে সে দুনিয়ার সমস্ত ডাক্তাররা মিললেও একত্রে তাকে কোনো ছেলে মেয়ে দিতে পারবে না। তো হযরত সাহাবায়ে কেরাম পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মেহনত ফরমাই, হুজুর কি মুবারক তালিম তরবিয়ত حضور کی مبارک صحبت کی برکت سے ظاہری نظام سے یقین ہٹ کر ان کا غیبی نظام پر یقین آ گیا۔ حضور صلی اللہ علیہ وسلم صحابہ در اوپر محنت کرسین، تدر تربیت کرسین، تدر تعلیم دیسین، تو وہ سے اتو چشتہ کریا محنت کریا صحابہ اکرام دلر بھی درے، وہ سے پورا پورا غیبی نظام اوپر تدر پکا یقین ہے شکس، تدر یقین سلو غیبی نظام اوپر دنیا ظاہری نظام تدر کنا یقین سلو نا۔ جس طرح یہ کلمہ معرفت ہے اسی طرح یہ کلمہ عبدیت بھی ہے۔ عبدیت کا معنی مفہوم مراد کیا ہے، ایک اللہ والے کے بہت مختصر سے واقعہ سے اچھی طرح عبدیت کا معنی مفہوم سمجھ میں آ سکتا ہے۔ تو بس یہ جرکو میں کلمہ کلمہ معرفت یعنی اللہ پوری چاہ دے کلمہ اللہ پوری چاہ جنہ رکم کلمہ عبدیت عبادت جنہ، تو بس یہ عبدیت ارتھ আর এটার ব্যাখ্যা বোঝার জন্য বলছে এক আল্লাহওয়ালার একটা ঘটনা আছে, ওইটা বুঝলে ওইটা শুনলে তো এটা পুরো বোঝা যাবে। গোলাম বান্দিয়ো কা জামানা থা, আল্লাহওয়ালা বাজার গিয়া উসনে গোলাম খরিদ লিয়া, উসকি কিমত আদা করনে কে বাদ গোলাম সে পুছা তেরা নাম কিয়া হ্যা, কা জি জো আকা মেরা নাম রখ লে ওহি মেরা নাম রহেগা। غلام سے کہا کھانے میں کس قسم کی چیزیں پسند کرتے ہو، جو آقا کھلائے گا مجھے پسند ہوگا، لباس میں کس قسم کا لباس پسند کرتے ہو، جو آقا پہنائے گا مجھے پسند ہوگا۔ آخر آقا نے کہا اللہ کے بندے تیری کوئی نفسانی خواہش بھی ہے؟ غلام نے کہا جب سے میں غلام بنا ہوں میں نے نفسانی خواہشات کو چھٹی دے رکھی ہے، غلامی اور نفسانی خواہشات دو متضاد چیزیں ہیں، ان کا آپس میں کوئی جوڑ نہیں ہے۔ تو بس غلام باندیر زمانہ سلو آگر زمانہ ہے، غلام بازارے کن تو غلام باندی کنا جائی دو، تو بس اسے ایک جن لوگ جیسے غلام کنا جنو بازارے تو ایک غلام کرائی کرے نہیں آرسے کنے نہیں آرسے، تو جگہ شکر سے تمہار نام کی، تو بس اپنے آمار مونیب اپنے جے نام رائے کنویٹے آمار نام ہوئے، তো বলছে তুমি কি জিনিস খাইতে পছন্দ করো, তো বলছে আপনি আবার মনি আপনি যেটা আমার খাওয়াবেন ওইটাই আমি পছন্দ ওইটাই আমি খাবো, বলছে তুমি কি ধরনের লেবাস পরবে, তো বলছে যে লেবাস আপনি আপনি আমার মনি যে লেবাস আপনি পড়াবেন ওই লেবাস আমি পরব, তো বলছে শেষ পর্যন্ত বলল যে আল্লাহর বান্দা তোমার নিজের কোনো নফসের কোনো খায়েশ নাই যে তুমি তোমার কোনো চাহিদা নাই তুমি কি পড়বে কি খাবে, বলছে যেদিনকার থেকে আমি গোলাম হয়েছি ওই দিন থেকে আমি আমার নফসের সমস্ত খায়েশ আমি ছেড়ে দিছি, এই জন্য নফসের খায়েশ আর গোলামি বলছি দুইটা একসাথে জমা হইতে পারে না। আকা নে কাহা তুমি আল্লাহ জাযায়ে খায়র আতা ফরমায়ে, تو نے مجھے اللہ کا بندہ بن کر زندگی گزارنے کا طریقہ سکھلا دیا, جس کا خلاصہ یہ ہے کہ جس انسان کے دل میں جس اعتبار سے جو جذبات بھی ہو سکتے ہیں ان جذبات کو سامنے رکھ کر زندگی کا کوئی خاکہ, زندگی کی کوئی ترتیب نہیں بنانی, ہر آن ہر گھڑی یہ فیصلہ اور عزم ہو کہ اللہ تو میرا معبود ہے, میں تیرا بندہ ہوں, تو نے مجھے عدم سے وجود بخشا ہے, تو نے سر کے بالوں سے لے کر پیر کے ناخن تک اس جسم میں مجھے لاکھوں نعمتیں عطا فرمائی ہیں, لہذا ہر آن ہر گھڑی میرا یہ فیصلہ ہے, یہ عزم ہے کہ جس حال میں تیرا جو حکم ہوگا میں اس حکم کو تیرے حبیب علیہ السلام کے بتلائے ہوئے طریقے کے مطابق پورا کروں گا. یہ عبدیت کا خلاصہ معنی مفہوم ہے. تو بس سے وہی ویکتی وہی مالک بول لو غلام کے اللہ তোমাকে আল্লাহ জাজা দেও, তুমি আমাকে আল্লাহর বান্দা হওয়া শিখাইলে, আল্লাহর বান্দাই আমি জীবন যাপন কিভাবে করবো বলছে এটা তুমি আমাকে শিখাইলে. তো বলতেছে কে আবদিয়াতের অর্থ এটাই কে আল্লাহ তারা যে একটা মানুষকে পয়দা করে তার দিলের ভিতরে যত খায়েশ আসবে, যত নফস তার মনে যেটা আসবে তখনই দিলের ভিতরে আসবে কে আল্লাহ আপনি আমাকে মাথা থেকে পাও পর্যন্ত লাখো আর লক্ষ নেওয়াত আমাকে দিছেন, আমাকে না হওয়া থেকে আমাকে বানাইছেন পয়দা করছেন, তো বলছে আমার দিলের ভিতরে যত খায়েশ আসবে সব এটা বাদ দিয়া আল্লাহ কি চাইতেছে, আল্লাহ আমার কাছে কি চাইতেছে, আল্লাহ রসুল কি চাইতেছে. তো বলছে যে ব্যক্তি এটা দিলের ভিতরে আসবে সমস্ত খায়েশকে বাদ দিয়া এটা পাক্কা নিয়ত করবে, আজম করবে কে আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, যখন যে আল্লাহর হুকুম আসবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পুরা করা, বলছে এইটাই হইছে কালে আবদিয়াতের অর্থ. حضور صلی اللہ علیہ وسلم سے ایک صحابی نے عرض کیا اللہ کے رسول مجھے آپ سے محبت ہے, فرمایا جب اپنی ماں کا سر کاٹ کر لے آؤ. وہ صحابی ایسے اٹھے ایسے چلے کہ کوئی محسوس نہیں کر سکتا تھا کہ اوپر اوپر سے تو یہ جا رہے ہیں لیکن اندر سے اس کا ماں کا سر کاٹ کر لانے کا ارادہ نہیں ہے, یہ کوئی محسوس نہیں کر سکتا تھا. حضور نے دو چار قدم چلنے کے بعد اس کو بلایا, فرمایا میں رشتوں کو جوڑنے کے لیے آیا ہوں, کاٹنے کے لیے نہیں آیا. حضور صلی اللہ علیہ وسلم سب نے ایک صحابی سے بولتے سے رسول اللہ ہمیں اپنا کے محبت کری, تو حضور صلی اللہ علیہ وسلم جاؤ تمہار مائر ماتھا نہیں آسو, ماں کے قتل کری دے تر ماتھا نہیں آسو کائٹیا. তো সাহাবি দ্বারাই হাঁটা শুরু করছেন, এরকম হাঁটতেছেন কেউ বলতে পারবে না কে ভাই সে তো দেখাবার জন্য হাঁটতেছে, আসলে তার নিয়ত নাই ইরাদা নাই তার মায়ের মাথা কাটার. তো সে এরকম চলা শুরু করছে, যখন কিছুক্ষণ চললো কয়েক কদম দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আর বললেন দেখো আমিও তো আত্মীয়তা বজায় রাখার জন্য আসছি দুনিয়ায়, আমি আত্মীয়তা ছিন্ন করার জন্য আসি নাই. আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল منافقین کا سردار تھا, اس امت کا خبیث ترین قسم کا انسان عبداللہ ابن ابی ابن سلول رئیس المنافقین تھا. اللہ کی شان ان کے بیٹے کا نام بھی عبداللہ تھا, وہ حضور کے مخلص صحابی تھے. عبداللہ ابن ابی حضور کے مخلص صحابی تھے اور اس کے والد عبداللہ بن ابی بن سلول یہ حضور کے دشمن تھے, مسلمانوں کو طرح طرح کی اذیتیں تکلیفیں پہنچاتے تھے, حضور صلی اللہ علیہ وسلم کے خلاف سازشیں کرتے تھے. ایک غزوے میں رئیس المنافقین نے کہا لئن رجعنا الى المدینه ليخرجن الاعز منها الاذل, اگر ہم مدینے واپس لوٹ گئے تو اس مدینے سے عزیز ترین انسان ذلیل ترین انسان کو نکال کر چھوڑے گا. مطلب یہی تھا نعوذ باللہ ثم نعوذ باللہ کہ میں عزیز ترین ہوں اور حضور جو ہے کیا نام ہے وہ عزیز ترین نہیں ہے. ان کے بیٹے عبداللہ نے سن لیا, تیزی سے جا کر اپنے گھر کے دروازے میں ننگی تلوار لے کر کھڑے ہو گئے. والد آیا, اس نے کہا, بیٹے نے کہا کہ اپنی زبان سے کہو کہ میں ذلیل ترین انسان ہوں, محمد علیہ السلام عزیز ترین انسان ہے, ورنہ زندہ اس گھر میں نہیں جا سکتے. زندہ جانا چاہتے ہو تو کہو اپنی زبان سے. اس نے اپنی زبان سے کہا میں ذلیل ترین انسان ہوں, محمد علیہ السلام عزیز ترین انسان ہے, کہ آپ جا سکتے ہو. تو میرے محترم بزرگوں اور دوستوں, حضرات صحابہ کرام نے حضور صلی اللہ علیہ وسلم کی مبارک تعلیم, تربیت, صحبت کی برکت سے عبدیت میں بھی بہت اونچا مقام حاصل کیا تھا, جیسے معرفت میں انہوں نے بہت اونچا مقام حاصل کیا تھا. ہم بھی اللہ کے راستے میں نکلتے ہیں, ہم بھی جو ہے جس قدر اس کلمے کی دوسروں کو دعوت دیں گے اور تنہائی میں اپنے آپ کو بھی کلمے کی دعوت دیں گے, اللہ کی ذات سے امید ہے کہ اللہ تعالیٰ معرفت بھی عطا فرما دے گا, عبدیت کا جذبہ بھی نصیب فرما دے گا. مدرسے کے ایک جن عبداللہ بن عبی بن سلول بسے منافق کے سردار چل, সেও মদিনার ছিল, সাহাবা ইকরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিত, মুনাফিকদের সর্দার সাহাবাদেরকে অনেক কষ্ট দিছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করত, বিরুদ্ধে ছিল, মুখালিফ ছিল সাহাবাদের, মুসলমানদের. বসে তার ছেলে আল্লাহ শান, তার ছেলে আবদুল্লাহ, তার নাম আবদুল্লাহ ছিল, বসে সে মুখলেস আর সে মোমেন, আর সাহাবাদের মধ্যে ছিল মুখলেস, সাহাবাদের ভিতরে ছিল. তো বসে সে একবার এক যুদ্ধের ময়দানে যে রাইসুল মুনাফিকিন ছিল, মুনাফিকদের সর্দার ছিল, সে বলল যে আমরা ইজ্জতওয়ালা, আমরা যখন মদিনায় যাব, মদিনায় ফেরত যাব, তো আমরা ইজ্জতওয়ালা সবাই একত্রিত হইয়া যারা জলিল লোক বেইজ্জত তাদেরকে মদিনা থেকে বাইর করে দেব. তো ইজ্জতওয়ালা নিজেকে মরে করছে যে আমরা ইজ্জতওয়ালা, আমরা সম্মানিত, আর নাউজুবিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে অসম্মানিত, বেইজ্জত, জলিল. তো এই কথা বলছে সে, তো তার ছেলে শুনছে, তার ছেলে যে মুখলেস সাহাবি ছিল, যে যখন শুনল তো সে তলোয়ার গ্লাভ থেকে বাইর করিয়া একেবারে লাঙ্গা তলোয়ার নিয়ে সে ঘরের দরজায় দাঁড়াই গেছে, আর তার বাপকে বলতেছিল যে যখন পর্যন্ত তুমি মুখ দিয়া এই কথা বলবে না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত আর আমি জলিল, আমি বেইজ্জতওয়ালা, তখন পর্যন্ত তুমি জিন্দা জীবিত এই ঘরে ঢুকতে পারবে না. তো বলছে সে বাধ্য হয়েছে যে দেখে যে যদি না বলি তো আমার এখনই গর্দান উড়ে যাবে, তো সে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত আর আমি জলিল, আমি জলিল তরিন মানুষ. তো বলছে কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতে, তাদের সোহবতে আর তরবিয়তের দ্বারা, তালিমের দ্বারা সাহাবাদের মধ্যে বলছে আবদিয়তের মানে কালেমায় মারেফত, যে মারেফতের ইকিনও পুরো পুরো তাদের পরিপূর্ণভাবে আসছে, আর এরকম আবদিয়তের সেফাতও তাদের মধ্যে পরিপূর্ণভাবে আসছে. তো বলছে আমরাও আল্লাহর রাস্তায় বেরিয়া যখন আমরা এক মানুষকে কলেমার দাওয়াত দেব, আর মানুষ যত বেশি দাওয়াত দেব, যত বেশি মানুষকে বলবো, এরকম নিজেদের ভিতর আমরা চেষ্টা করব, তো আল্লাহ তাআলা আমাদেরকে মেহরবানি করিয়া বলছে এই কলেমার জায়গা মারেফাতেরও ইকিন আমাদের দিলের ভিতরে দেবে, আর আবদিয়তের গুণও আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেবে. দুসরি বাত নামাজ হ্যাঁ, نماز کے بارے میں حضور اقدس صلی اللہ علیہ وسلم کے ارشاد کا مفہوم ہے فَإِنَّ مَنزِلَ الصَّلَاةِ مِنَ الدِّينِ كَمَنزِلِ الرَّاسِ مِنَ الْجَسَدِ. وہ تیسے کہ دیتیو جنش نماز, آن نماز شمپر کے حضور صلی اللہ علیہ وسلم بولسن کہ نماز دینیر مدے ایرکم ایرکم مرتبہ رکھے جرکم شوریلیر مدے ماتھار مرتبہ رکھے. نماز کے بارے میں حضور صلی اللہ علیہ وسلم کے ارشاد کا مفہوم ہے الصلاۃ عماد الدین من اقامها فقد اقام الدین ومن ترکها فقد ہدم الدین. نماز دین کا ستون ہے, جس نے نماز کو قائم کیا اس نے دین کو قائم کیا, جس نے نماز کو چھوڑ دیا اس نے دین کو ڈھا دیا, دین کو گرا دیا. نماز کا دین میں اتنا اونچا مقام ہے. حضور صلی اللہ علیہ وسلم ڈبلے کے نماز بس دینر خوٹی, دینر خوٹی ستون خوٹی, بس یہ نماز کے قائم کر لو সে পুরা দিনকে পরিপূর্ণ দিনকে সে কায়েম করলো, আর যে নামাজকে সারিয়ে দিল তো বলছে সে দিনকে ধ্বংস করে দিল. বলতে বলছে নামাজ হইল দিনের মধ্যে এত বড় উঁচা মর্তবা, নামাজের উঁচা জিনিস. জেসে আল্লাহ কে রাস্তে মে নিকল কর কলমে পর মেহনত করনে কি তরগিব দি জাতি হ্যায়, اسی طرح اللہ کے راستے میں نکل کر نماز کو بھی بڑھیا سے بڑھیا بنانے کی ترغیب چلتی ہے. نماز کو بھی زیادہ سے زیادہ حضور پاک علیہ السلام کی نماز کے مشابہ بنانے کی ترغیب چلتی ہے. اللہ راستے بیرے اجرکوں میں ترغیب دیا ہے کہ کلمہ اوپر محنت کرا, کلمہ اوپر بیشی محنت کرا, یقین بشان اجرکوں میں ترغیب دیا ہے. এইটাও আল্লাহর রাস্তে বেরিয়া এইটাও মেহনত করে তরগিব দেওয়া হয় কি আল্লাহর রাস্তে বেরিয়ে আমরা নামাজের উপর মেহনত করি, নামাজকে বানাবা, নামাজকে সুন্দর করা, আর এত মেহনত করি যে আমাদের নামাজ যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হইয়া যায়, এইটা ভাই নামাজ বানাবার জন্য তরগিব দেওয়া হয়. ये जो भाई উঠ উঠ কর যা রহে হ্যায় মালুম হোতা হ্যায় ইনকা খেয়াল থা কোই 10 মিনিট বয়ান হোগা ফির উসকে বাদ হাম আপনি মর্জি চালাতে রহেঙ্গে, তো ইসলিয়ে আপ উঠ উঠ কর যা রহে হ্যায় ভাই. আমরা যাইতেছি কেন? বসি ভাই, যারা উঠে যাইতেছে উঠছে কেন ভাই? তাদের কিছু লোকের 10 মিনিট 15 মিনিট বয়ান হবে ভাই, বসি ভাই মেহরবানি করে. দেখো এক আদমি কা হো সকতা হ্যায় পক্কা ইরাদা থা কি ভাই মেন আউয়াল সে আখির তক বয়ান সুনুঙ্গা, আব উসকে সামনে সে এক আদমি উঠ কর চলা গিয়া, দাঁই তরফ সে এক আদমি উঠ কর চলা গিয়া, বাঁই তরফ সে চলা গিয়া. শয়তান উসকো ভি কহেগা ইয়ার তু কেসে আপনি জগহ পর জম কে বৈঠা হুয়া হ্যায়, সারে চলে গে তু ভি চলা যা. তো ইসসে এক সুন্নতি সাইয়্যা কা সহি সুন্নতি সাইয়্যা জারি হো জাতি হ্যায়, বুরি সুন্নত জারি হো জাতি হ্যায়. তো বলতেছে কে একজন পাক্কা নিয়তে বসে কে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবো, এই নিয়তে বসছে সে, দেখা যায় একজন ডাইন দিক দিয়ে একজন উঠে হাঁটা শুরু করছে, বা দিক দিয়ে শুরু করছে, সামনে থেকে একজন চলে গেছে, পিছিয়ে থেকে একজন চলে গেছে. তো শয়তান বলতেছে যে তুমি বসে আছো কেন, তোমার আশপাশ তো সবাই চলে গেছে. তো বলছে এই যারা আগে চলে গেল তারা একটা খারাপ সুন্নাত জারি করলো, আর খারাপ সুন্নাত জারি করলে এই যে লোকটা যে পাক্কা নিয়তে বসছিল বলছে সে উঠে গেলে তার যে স্বভাব পাইতো বসলে এইটা এই গুণা তার উপর তাদের উপর আসবে যারা এর উঠার কারণ হইল. তো বুরি সুন্নত কি বুনিয়াদ কায়েম নাহি করনি চাহিয়ে, আচ্ছি সুন্নত কি বুনিয়াদ কায়েম করনি চাহিয়ে. আচ্ছি সুন্নত কি বুনিয়াদ ইয়াহ ইয়ে হ্যায় কি ভাই জম কে বৈঠা রহে আর আখির মে এলান হোতা হ্যায় আনকুমু মাগফুর লাকুম কদ বুদ্দিলত সাইয়্যাতুকুম হাসানাত, তুম সব কি মাগফিরাত কর দি গই, তুমারি বুরাইয়ো কো নেকিয়ো সে বদল দিয়া গিয়া, مجلس کے اخیر تک جو بیٹھا رہتا ہے وہ اس اعلان کا مصداق بن جاتا ہے, یہ سعادت اس کو حاصل ہو جاتی ہے. اس لیے ہر شادی کا عزم ہو کہ جم کر بیٹھے رہیں گے انشاءاللہ. تو بولتے سے کہ ہمارے تو ضروری ہے کہ ہمارا بھالو سنت جاری کرو, خراب سنت نہ کہ بھائی ہم یہ اٹھلا ہمارا کیونکہ ہمارے کارن ہے, بھالو سنت جاری کرنے کی چیشٹا کرو, خراب سنت جاری کرنا جی شیشے اعلان ہوئے کہ تمہارے کے معاف کر دیا ہوئے سے تمہارے سمست গুণাগুলা নেকি দিয়া পরিবর্তন করে দেওয়া হয়েছে, বলছে তো শেষ পর্যন্ত শেষে এলান হবে, এই জন্য বলছে সব শেষ পর্যন্ত বসবো, জমে বসবো, তাকে শেষে এলান হবে এলানটা, তাকে আমরা এলানের বাকি হয়ে যাই ইনশাআল্লাহ. তো মেরে মোহতরম বুজুর্গ ভাইও, নামাজ মে ফরায়েজ হ্যায় ওয়াজিবাত হ্যায় সুনন হ্যায় মুস্তাহাব্বাত হ্যায়, ইন সারি চিজোঁ কো সীখনা সমঝনা আর হর নামাজ মে উনকো আমল মে লানা. নামাজের মধ্যে ফরজ আছে, ফরায়েজ আছে, এরকম ওয়াজিব আছে, ওয়াজিবাত আছে, এরকম নামাজের সুন্নাত আছে, মুস্তাহাবাত আছে, যে বলছে প্রত্যেকটা জিনিস শিখতে হবে আর এটা নামাজের মধ্যে আবার প্রত্যেকটা জিনিস উপরে আমল করতে হবে. ফির নামাজ মে মুফসিদাত ভি হ্যায় মাকরুহাত ভি হ্যায়, ইন দোনো কিসমো মে সে হর হর চিজ কো সমঝনা আর হর নামাজ মে উনসে মুকম্মল পরহেজ করনা. এরকম নামাজের মধ্যে যে কি জিনিসে নামাজ ভাঙিয়া যায়, নামাজ নষ্ট হয়ে যায়, এরকম অস্তেদাদা আছে, এই জিনিস আছে, এরকম কি জিনিস নামাজে মকরুহ, তো এটাও শিখতে হবে, এটাও জানতে হবে, আর এইটা দিয়ে নামাজের মধ্যে বাঁচতে হবে, যেন সমস্ত জিনিস আমরা আমাদের না হয় নামাজের মধ্যে। তকবীরে তাহরিমা সে লেকর সালাম ফেরনে তক জো কুছ নামাজ মে পড়া যাতা হ্যায় সহি কিরাত কে সাথ সিখ কর উসকো পড়না। বলছে নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়া হয় বলছে এটা শুদ্ধভাবে পড়তে হবে, শুদ্ধভাবে শিখতে হবে, আর এরপরে নামাজের মধ্যে শুদ্ধভাবে পড়তে হবে। তকবীরে তাহরিমা সে লেকে সালাম ফেরনে তক জো কুছ কিয়া যাতা হ্যায় উসকো হুজুর আকদস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরিকে কে মুতাবিক করনা। এরকম তকবীরে তাহরিমা থেকে শেষ পর্যন্ত সালাম পর্যন্ত যে জিনিস নামাজে করতে হয় বলছে ওইটাও শিখতে হবে, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা ওইটা আমল করতে হবে। ইয়ে নামাজ কা জিসম হ্যায়, নামাজ কি রূহ খুশু খুজু হ্যায়, খুশু খুজু হম মেসে কিসি কি নামাজ মে নাহি হ্যায়, লেকিন হম মেসে হর ইনসান সিখনা চাহে তো খুশু খুজু সিখ সকতা হ্যায়। বলতে সে এটা তো নামাজের শরীর যেটা বলা হইল, কিন্তু নামাজের মধ্যে খুশু খুজু আছে, তো বলছে খুশু খুজু যেটা নামাজের মধ্যে, নামাজের ধ্যান যেটা, ওইটা আমাদের মধ্যে নাই, কিন্তু যদি নামাজি যারা নামাজ পড়ে তাদের শিখতে চায়, হাসিল করতে চায়, তো বলছে শিখতে পারবে। সে খুশু খুজু শিখনে ওয়ালে কে লিয়ে পহলা কদম ইয়ে হ্যায় কি ইস বাত কি কোশিশ করে কে জো হ্যায় ইস বাত কি কোশিশ করে কে ও জো হ্যায় ইয়ানি উসমে কিয়াম কি হালত মে হো তো সজদে কি জগহ নজর রখে, রুকু মে যায় তো দোনো পাঁও কি পুশ পর নজর রখে, সজদে মে যায় তো নাক পর নজর রখে, তহিয়াত মে বেঠ যায় তো দোনো তো গোদ মে নজর রখে, সালাম ফেরতে হুয়ে দায় বায় কন্ধে পে নজর রখে, ইসসে ভি খুশু খুজু মে তরক্কি হোতি হ্যায়। বসে খুশু খুজু যদি কেউ শিখতে চায় তো সহজ শিখতে পারবে সে, তো বলছে এইটার জন্য এরকম করতে হবে, যখন সে নামাজে দাঁড়াইয়া আছে, কিয়ামের মধ্যে দাঁড়াইয়া আছে, তখন সে সিজদার জায়গার দিকে তাকাই থাকবে, সে অন্যদিকে তাকাবে না। এরকম যখন সে রুকু করবে তো সে পায়ের দিকে, দোনো পায়ের মাঝখানে দুই পায়ের দিকে তাকাবে, সেখানে দেখবে। এরকম যখন সিজদা করবে তখন সে নাকের দিকে দেখবে। এরকম যখন সে আত্তাহিয়াতে সুরাতে বসবে, সকলে বসবে, তখন সে তার কোলের দিকে দেখবে। তো বলছে এই সমস্ত এরকম যদি যখন সালাম ফেরবে তখন দুই কান্দার দিকে দেখবে, দুই কান্দার দিকে, তো এর দ্বারাও নামাজের মধ্যে খুশু খুশু পয়দা হয়। ইসি তারা মেরে মোহতরম বুজুর্গ ওর দোস্ত ফর্জ ওর ওয়াজিব নামাজও কে এলাওয়া কিয়াম লম্বা রুকু লম্বা সজদা লম্বা তহিয়াত লম্বি হর রুকন মে ইসকি কোশিশ করে কি কম আজ কম তিন মরতবা দিল মে খেয়াল লায়ে কি আল্লাহ মুঝে দেখ রহে হ্যায়, ये कमजोर बंदा जब वो कर लेता है जो इसकी बस में होता है, फिर करीम मौला से दुआएं मांगता है तो अल्लाह जल्ला शानु अपने खजानों से इसको वो दौलतें नसीब फरमाते हैं जिनको ये सोच भी नहीं सकता। बस ये सारा और फर्ज नमाज जेगुला से एगुला सारा जो नफल से सुन्नत से एगुलर भीतर लंबा लंबा किरात करा, लंबा दड़ाई थका, सिजदा लंबा करा, और ध्यान সাথে नमाज पढ़ा, আর কমসে কম এক একটা রোপণের মধ্যে এটা খেয়াল করা, কমসে কম তিনবার যে আল্লাহ আমাকে দেখতেছে, আমার কথা শুনতেছে, আল্লাহ আমার সাথে আছে, ধ্যানের সাথে পড়া, যখন এরকম চেষ্টা করবে তো আল্লাহ তাআলা তাকে কমজোর মখলুক, কমজোর মানুষ, কমজোর দুর্বল যখন চেষ্টা করে থাকবে, তো বলছে আল্লাহ তাআলা নিজের খাজানা থেকে ওই জিনিসটাকে আতা করবে, দিবেন যে জিনিসের সে চিন্তাও করে না। সে अब अगर कोई सआदतमंद मुसलमान मेहनत करके जिस्म के एतबार से भी अपनी नमाज को मुकम्मल कर ले, रूह के एतबार से भी अपनी नमाज को मुकम्मल कर ले, तो जिस तरह ये सआदतमंद नमाजी जब नमाज पढ़ेगा यकीनन इसकी जुबान, इसका दिल, इसका दिमाग, इसके आज़ा जवारे নমাজ মে 100% আল্লাহ কে হুকম হুজুর কে তরিকে কে মুতাবিক ইস্তেমাল হোগে, اسی طرح یہ سعادت مند نمازی زندگی کے جس کام میں لگے گا, جس شعبے میں لگے گا نماز کے علاوہ, تو یقیناً اس کی زبان, اس کا دل, دماغ, اعضاء جوارح 100% اس شعبے میں, اس کام میں اللہ کے حکم حضور صلی اللہ علیہ وسلم کے طریقے کے مطابق استعمال ہوں گے. یہ اللہ نے نماز میں تاثیر رکھی ہے. بس یہی انسائی مانوش خوش نصیب مسلمان جو محنت کرسے نماز کے شریر نمازے جو شریرٹاو بھالو کرے بنائی سے ایرکم خوشو خضوع نمازر مدد پیدا کرسے کہ شروع تک شیش پر جنتو نمازے اللہ دھیان اور حضور صلی اللہ علیہ وسلم طریقہ نماز پرسے نماز کے شندر کرسے. তো বলছি এই খুব খুশনসিব ইনসান যখন নামাজের বাহিরে যদি কোনো দুনিয়ার যদি কোনো কাজের মধ্যে লাগে, যে নামাজের তার চোখের ব্যবহার, পা ও শরীরের সমস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা ব্যবহার করছে, তো বলছে সেই এই খুশনসিব মুসলমান এই নামাজি বসে তার নামাজের বাহিরে হলো নামাজের বাইরেও তার শরীর, হাত, পা, চোখ আল্লাহর হুকুম আর নবীর তরিকাই ব্যবহার হবে. پھر میرے محترم بزرگوں اور بھائی, اور تیسری بات علم و ذکر ہے. علم کا مقصد یہ ہے کہ دل میں ایک شوق اور ولولہ پیدا ہو جائے اس بات کا کہ میں معلوم کر لوں کس حال میں اللہ کا کیا حکم ہے. ایسے ہی شوق اور ولولہ پیدا ہو جائے اس بات کا کہ میں معلوم کر لوں اس حکم کو پورا کرنے کا حضور اقدس صلی اللہ علیہ وسلم نے کیا طریقہ بتلایا ہے. بس تیتیو جنیش ہے لو علم. بس علم ایر اتشو ہے لو کہ پرتکتا مانوشیر بیدارے ای آگروہ پیدا ہوئے, ای شوق پیدا ہوئے کہ اللہ تعالیٰ کخون کی حکوم کون شمائی کی حکوم اللہ تعالیٰ کی عبستر حکوم دا کی ایڈا جانا ایڈا معلوم گا ایڈا شے جانا جنو سر آگروہ ہوئے چشتا ہوئے ایڈاکوم ایڈاو তার দিলের ভিতরে আগ্রহ পয়দা হয়, শখ পয়দা হয় যে এই হুকুমটা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি, কিভাবে এই হুকুমটা আমি পুরা করব. তো বলছে এটা ইলমের উদ্দেশ্য. এক হতা হে মুসলিম, এক হতা হে গ্যার মুসলিম. গ্যার মুসলিম উস ইনসান কো কাহা জাতা হে কি জো জিন্দগি কে হর কাম মে, জিন্দগি কে হর চিজ, জিন্দগি কে হর কাম মে, হর শোবে মে আজাদ হোকর চলে. বলছে এ গরে মুসলমান, আর কইছে গরে মুসলমান, গরে মুসলমান যে মুসলমান না. তো বলছে মুসলমান সে তার জীবনে তো এরকমই চলে যে প্রত্যেকটা কাম তার মন মতো করে, সে আল্লাহর হুকুমের পরোয়া করে না, নবীর তরিকা করে না, সে তো গরে মুসলমান. কমানে মে ভি আজাদ হোকর চলে আর খরচ করনে মে ভি আজাদ হোকর চলে, ইয়ে গ্যার মুসলিম কা মিজাজ হে, গ্যার মুসলিম কি তারিফ হে. বসে গরে মুসলমান যারা তারা তো কামাবার মধ্যে আজাদ, কিভাবে কিরকম কামাইতেছে এরকম তারা খরচাও করার মধ্যে তারা আজাদ, বিলকুল যে মন মতো তারা খরচা করতেছে. বসে তাদের জিন্দগিটাই আজাদের জিন্দগি. আগর ইয়ে দেখা যায় কি আপনে কো মুসলমান কেতা হে, উসকো হিন্দু কহো তো লড়াই লড়নে লগ জাতা হে, কাফির কহো লড়াই লড়নে লগ জাতা হে, لیکن چل رہا ہے زندگی کے ہر کام میں, ہر شعبے میں آزاد ہو کر. تو جتنا یہ مسلمان اپنے کو مسلمان کہتے ہوئے زندگی کے ہر کام میں, ہر شعبے میں آزاد ہو کر چلے گا, اتنا یہ مسلمان اسلامی مزاج سے ہٹ کر چلے گا, دور ہوگا. تو بس انیک تو ایرکم ہسے ہمادر مجھے ذرا نیجے کے مسلمان بولے, যদি তারে বলা হয় তুই হিন্দু তো সে নারাজ হয়ে যায়, সে তার সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়. যদি বলে তুমি কাফের তো সেও তার সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়. কিন্তু তাদের কামাই, তাদের কামানো খরচা করা আজাদ, যেরকম অন্যেরা করে এরকম করে. তো বলছে এরকম যারা যত বেশি এরকম মুসলমান যত সে মন মতো কামাবে, মন মতো খরচা করবে, তো যত বেশি এটা করতে থাকবে অত বেশি সে ইসলাম থেকে, ইসলামী মেজাজ থেকে দূরে সরে যেতে থাকবে, দূরে সরবে. আজ তক জো হমনে আজাদি কি জিন্দগি গুজারি হে, 25 সাল সে তিজারত কা কাম কর রাহা হে, এক মর্তবা ভি কিসি মুফতি সাহেব সে তিজারত কে বারে মে কোই মাসলা নহীঁ পুছা, 35 সাল সে জমিনদারে কা কাম কর রাহা হে, এক মর্তবা ভি ইসনে জমিনদারে কে বারে মে কিসি মুফতি সে কোই মাসলা নহীঁ পুছা, اپنی شادی ہوئی, تین بیٹیوں کی شادیاں کرائی, چار بیٹوں کی شادیاں کرائی, ان آٹھ شادیوں میں کسی شادی کے موقع پر اس مفتی اعظم نے کسی مفتی صاحب سے کوئی مسئلہ نہیں پوچھا. کیوں نہیں پوچھا؟ اس لیے کہ اس مسلمان نے آزاد ہو کر زندگی گزارنے کا فیصلہ کیا ہے, شریعت کا پابند ہو کر زندگی گزارنے کا فیصلہ نہیں کیا. اس سے ہم توبہ کر لیں اور فیصلہ کر لیں کہ آج کے بعد انشاءاللہ شریعت کا پابند ہو کر ہم زندگی گزاریں گے. مدرسے کے ہمرا ہے تو آزاد ہوئی ہمرا چلتی سی من مت چلتی سی ایرکم کہ 25 বছর থেকে ব্যবসা করতেছে, কখনো কোন মুফতি সাহেবের কাছে যাইয়া কোন মাসলা জিজ্ঞাসা করে না, এটা কিরকম এটা কিরকম, কখনো কোন মুফতি সাহেবের কাছে যায় না, কোন আলেমের কাছে যায় নাই. 30 বছর পর্যন্ত সে জমিদারা করতেছে, কৃষি কাম করতেছে, কখনো কোন মুফতি সাহেবের কাছে যায় নাই যে ভাই আমি এটা কিরকম করবো, কোন মাসলার জন্য কখনো যায় নাই. এরকম বলতেছে কে নিজে বিবাহ করছে, তিন মেয়ের বিবাহ দিছে, চার ছেলের বিবাহ করাইছে, বলছে 8 বার বিবাহ হইল, কখনো কোন মুফতি সাহেবের কাছে যায় নাই, কোন আলেমের কাছে যায় নাই. এই জন্য যায় নাই কি সে নিজের আজাদ হইয়া মনমতো জিন্দগি যাপন করছে, মনমতো চলতেছে. এই জন্য সে ফয়সলা করছে নিজের জন্য, আমি মনমতো চলবো, আমি নিজে আজাদ হয়ে চলবো. এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলতেছে কি আমরা তওবা করি, কি এখন থেকে আমরা তওবা করি, যে কোনো কাজ করব আমরা মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করিয়া আর আল্লাহ তরিক নবীর হুকুমে কিভাবে করতে মুফতি সাহেবের জিজ্ঞাসা করে করে আমরা চলব. মুসলমান আওয়াম কা জব আপনে উলামায়ে কিরাম কে সাথ জোড হোতা হ্যায়, উলামায়ে কিরাম কা ইকরাম করতে হ্যায়, উলামায়ে কিরাম কি মজলিসো মে হাজিরি কো উনসে দীন সিখনে কো মাসাইল পুছনে কো আপনি সাআদত সমঝতে হো, علماء کرام کی خدمت کرتے ہوں, تو ایسے مسلمان عوام سے اللہ راضی ہو کر دو عظیم نعمتیں ان کو عطا فرماتے ہیں. جکن مسلمان علماء دے ساتھ ملا میشا تھا کہ جوڑ تھا کہ ملا میشا تھا کہ علماء دے اکرام کرے, علماء دے خدمت جائے, اور مسلمان جکن علماء دے خدمت کے آر تدر اکرام پرا کہ ایٹا غنیمت منے کرے, ایٹا کے خوش نصیب منے کرے, তো বলছে আল্লাহ তালা তাদের উপরে রাজি হইয়া আল্লাহ তালা তাদেরকে দুইটা বড় বড় নেমত দান করে. আল্লাহ তালা এসে মুসলমান আওয়াম কো আল্লাহ জাল্লা শানহু দীন কি সমঝ ভি আতা ফরমাতে হ্যায়, আর এসে মুসলমান আওয়াম কো আল্লাহ জাল্লা শানহু দীন পর চলনে কি তৌফিক ভি আতা ফরমাতে হ্যায়, দীন পর চলনা আসান ফরমাতে হ্যায়. বস এরকম আম মুসলমান যারা ওলামাদের খিদমত কে یعنی تادر کے اکرام کے دیتا خوش نصیب غنیمت منے کرے, تو اللہ تعالیٰ تادر اوپر راضی ہویا تادر کے دینیر بوجھ دین, تادر کے دینیر سمجھ تادر کے بوجھ دین, اور اللہ تعالیٰ ایرکم عوام مسلمان در کے راضی ہویا اللہ تعالیٰ تادر کے پورا دین روپر چلا جنو توفیق دین, اور پورا دین روپر چلا تادر جنو شہاس کرے دین. اور جب مسلمان عوام نعوذ باللہ اپنے علماء کرام سے بیزار ہوتے ہیں, علماء کرام کی نفرت دل میں ہوتی ہے, ان کے پاس بیٹھنے کو, ان سے مسائل سیکھنے کو وقت کا ضائع کرنا سمجھتے ہیں, تو ایسے مسلمان عوام سے اللہ ناراض ہو کر دو زبردست آفتیں ان پر ڈال دیتے ہیں. جبن مسلمان عوام علماء دیر اوپر بیزار تھا کہ مسلمان یعنی غصہ تھا کہ تادر ساتھ شبت تھا کہ نا تادر کا سے بوشا تادر کے دن مسئلہ جگشا کر آئیتا کہ وقت نشت کر آمونے کرے, تو بل سے ایرکو مسلمان در اوپر اللہ ناراض ہویا تادر کے اللہ تعالیٰ دوڑے برو برو عذاب دن تادر کے. ایک آفت تو یہ ہے کہ ایسے مسلمان عوام سے اللہ تعالیٰ دین کی سمجھ چھین لیتے ہیں, دوسری آفت یہ ہے کہ ایسے مسلمان عوام سے اللہ تعالیٰ دین پر چلنے کی توفیق سلب فرما دیتے ہیں. بس تادر کے ایرکو مسلمان اوپر اللہ ناراض ہویا, ایک تو آفات ایک مصیبت تو ہی دیائے کہ تادر کاستے دینیر بوجھ اللہ تعالیٰ کرنیا نہیں, دینیر بوجھ سلب کرنیا نہیں. آج دیتیو بڑو مصیبت آج آفات جٹا سے مصیبت آشے کہ ایرکو مسلمان در کے دینیر روپے چلار তৌফিক দেয় না, তৌফিক ছিল এটাও আল্লাহ তালা কাইরে নিয়ে নেয়। ایسے مسلمانوں کی بدنصیبی اس حد تک پہنچ جاتی ہے کہ یہ مسلمان عوام باطل والوں سے لالچ لے کر باطل والوں سے پیسے دے کر باطل والوں کو باطل پھیلانے میں جو مدد دیتے ہیں باطل والے ان کے بغیر اس معیار کا باطل نہیں پھیلا سکتے تو وہ جیسے کہ انیک سمے دیرکم ہوئے যে এই সমস্ত মুসলমান বলছে তাদেরকে তাদের বাতিলের সাথে তাদের যোগাযোগ থাকে আর বাতিলের কাছে পয়সা নিয়া তারা বাতিল প্রচারের জন্য এত চেষ্টা করে, তারা এত প্রচার করে বাতিলকে যে বাতিল ওরা বাতিল ওলারাও এই দেখো এরকম বাতিলকে তারা প্রচার করতে পারে না। ऐसे मुसलमान बदबख्ती में इस हद तक पहुंच जाते हैं कि ये मगालिक खैर মগালিক খের ওর মফাতিহে শর বন জাতে হ্যায়। বস এরকম মুসলমান যারা বদবخت যারা, তো বলছে এরকম তারা বলছে তারা খারাপ জিনিসের ফেলাবার তারা চাবি হয়ে যায় আর ভালো জিনিসে তাদের জন্য বসে তালা লাগিয়ে যায়, তারা ভালো জিনিস তাদের কাছে হয় না, খারাপ জিনিস তাদের কাছ থেকে প্রচার হয়। ইসলিয়ে হাম সব আজ তক জো হামসে উলামায়ে কেরাম কে বারে মে সুস্তি গফলত লাপরওয়াহি হুই হ্যাসে তোবা করলে ওর তে করলে কি ইনশাআল্লাহ জিন্দগি কে হর শোবে মে হর কাম মে উলামায়ে কেরাম সে পুছ পুছ কর উনকে বতলায়ে হুয়ে ইলম কে মুতাবিক লাগেঙ্গে ইয়ে তে করলে। বস এইজন্য আমরা এখন ত্যাগ করবো, এটা ফয়সলা করবো যে এখন পর্যন্ত যত আমরা উলামায়ে কেরামের কদর করি নাই, সম্মান করি নাই, সম্মান করার ভিতরে যত আমাদের কমি হয়েছে এটার উপরে ইস্তেগফার তওবা করবো আর ভবিষ্যতে পাক্কা নিয়ত করব আমরা যে ইনশাআল্লাহ এখন থেকে নিয়া জীবনের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো মাসলা আসবে আমরা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে করে আমরা আমল করব। ইসকে সাথ সাথ আল্লাহ কা জিকর হ্যায় সুবহানাল্লাহ, হে আল্লাহ ঐব তেরি জাতি আখলাস মে কোই নাহি, ওয়ালহামদুলিল্লাহ সারি খুবিয়াঁ তেরি জাতি আখলাস মে জমা হ্যায়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মেরা তো মকসদ হি তুজকো রাজি করনে কে সিওয়া ওর কোই হ্যায় নাহি, ওয়াল্লাহু আকবর তো ইতনা বড়া কি কোই ইনসান তেরি বড়াই কা তসাউর নাহি কর সকতা, লা হাওলা গুনাহো সে বচনে কি হিম্মত, ওয়ালা কুওয়াত ওর নেকিয়ো কে করনে কি তাকত, ইল্লা বিল্লাহিল আলিল আযীম সাল্লা কি তৌফিক সে মিলতি হ্যায় জো বুলন্দ ওর বড়ে হ্যায় আল্লাহ কি ভরপুর মহব্বত কি কাইফিয়াত মে ইস দেহান কে সাথ ইন কালিমাত কো কম আজ কম 200 মরতবা 24 ঘন্টে মে কহনা। বস এর সাথে জিকির করা, বস জিকির হলো সুবহানাল্লাহ যখন বলবো তো সাথে সাথে আমাদের জেহানে আসবে আল্লাহ আপনি সমস্ত দোষ থেকে পাক পবিত্র, আলহামদুলিল্লাহ যখন বলবো তো সাথে সাথে বলবে আল্লাহ আপনি সমস্ত তারিফ প্রশংসা আপনার জন্য, আর এরকম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো যে আল্লাহ আমার উদ্দেশ্যই কি শুধু আপনাকেই আমি রাজি করব, আপনাকে খুশি করব, এরকম লা যখন আল্লাহু আকবার বলবো তো বলবে যে আল্লাহ আপনি সবচেয়ে বড় আর আপনার এত আপনি এত বড় এত বড় যে আপনার বড়াই কো চিন্তাও করতে পারে না, তাসাউর করতে পারে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন বলবো তখন এটা দিলে আসবে যে গুনাহ থেকে বাঁচা আর নেকি করা এটা কারো পক্ষে সম্ভব না আল্লাহ তৌফিক ছাড়া। তো বলছে এই কলেমাত গুলা এই ধ্যানের সাথে মহাব্বতের সাথে বলছে সকালে আর বিকালে 200 বার করে আমরা রোজানা পড়বো। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বরকত সে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হামে মিলা, হুজুর কি বরকত সে হামনে আল্লাহ কো পেহচানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বরকত সে হামনে ইসলাম কো পেহচানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বরকত সে হামনে আখিরাত কো পেহচানা, ইসলিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইন বড়ে বড়ে এহসানাত কা এহসানমন্দ হোকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভরপুর মহব্বত কি কাইফিয়াত মে کم از کم 200 مرتبہ درود شریف پڑھنا. وسلم امرا حضور صلی اللہ علیہ وسلم وسیلہ برکت امرا لا الہ الا اللہ محمد رسول اللہ کلمہ پائیسی হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আমরা আল্লাহকে চিনছি. এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতে আমরা মুসলমান. এরকম আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় দ্বারাই আমরা আখিরাত সম্পর্কে আগ্রহী ঈমান আনছি, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানছি. তো বলছি এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক এহসান, আমাদের উপরে অনেক এহসান. তো বলছি এহসানগুলো মনে করে পুরা পুরা মহাব্বতের সাথে বলতেছে আমরা কমসে কম বসে 200 বার করে রোজানা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদ পড়ব. মাসনুন দুআয়ে মওকে মওকে কিসি কর হর মওকে পর উস মাসনুন দুআ কো পড়না ফির কুরআন পাক কি তিলাওয়াত করনা তো আল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কা জিক্রে কাসির করতে থে হামে ভি হুজুর কে ইত্তেবা কা হুকম হ্যায় হুজুর কে ইত্তেবা মে হামে ভি জিক্রে কাসির কা হুকম হ্যায় इसलिए मेरे मोहतरम बुजुर्गों और दोस्तों हर वक्त हम अल्लाह के जिक्र से रतबुल लिसान रहे और हर मौके की मसनून दुआ सीखकर उस मौके पर उस दुआ को पूरा पढ़ लिया करें, कुरान पाक की तिलावत भी किया करें. जो जिक्र कसीर करता है अल्लाह ताला ऐसे इंसान को अपनी मोहब्बत नसीब फरमाते हैं. محبت سے سارے احکامات پر چلنا ساری سنتوں پر چلنا آسان ہو جاتا ہے. ذکر کثیر کی برکت سے اللہ تعالیٰ اپنا خوف نصیب فرماتے ہیں. خوف دل میں ہو تو ہر جگہ نام ہے خوف دل میں ہو تو احکامات کی خلاف ورزی کرنا سنتوں کی خلاف ورزی کرنا انسان کے لیے مشکل ہو جاتا ہے. اس لیے ہم جو ہے یہ ساری چیزیں سیکھ کر उनको जो अमल में लाने की कोशिश करें. मतलब এরকম যে সুন্নাত মসনুন দোয়া আছে, সকাল বিকালের দোয়া আছে, ঘুমের আগে এরকম দোয়া সুন্নাত দোয়াগুলো আছে, এগুলো মুখস্থ করব. আর এই যে সময় মতো পড়া, এরকম কোরআন শরীফের তেলাওয়াত করা, বলতেছে যে এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম দিয়েছে বেশি বেশি জিকির করার জন্য, আমরা এরকম বেশি বেশি যখন জিকির করব সবসময় জিকির করতে করতে জবানকে তরুতাজা রাখা, যখন আমরা বেশি আল্লাহ যে হুকুম করছে বেশি বেশি জিকির করার জন্য যখন আমরা বেশি জিকির করব, এরকম সুন্নাত যে দোয়াগুলো আছে মুসলিম দোয়া সময় মতো পড়বো, কোরআন শরীফ তেলাওয়াত করব, তো বলছে এর দ্বারা বলছে মহাব্বত পয়দা হবে, আল্লাহ তারা মহাব্বত করবে. আর যখন আমাদের মধ্যে আল্লাহর মহাব্বত পয়দা হবে, আল্লাহ আমাদেরকে মহাব্বত করবে, তো আল্লাহ তালা আমাদেরকে পুরা দিনের রূপে চলা সমস্ত হুকুম মানা আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দেবে, আসান হবে. এরকম যখন আমরা বেশি বেশি জিকির করব, এরকম আর সুন্নাত দোয়া সময় মতো পড়বো, কোরআনের তেলাওয়াত করবো, বা এর দ্বারা আল্লাহ তালার ভয় পয়দা হবে. যখন মানুষের দিলে বিলে আল্লাহ তালার ভয় পয়দা হয় তো আল্লাহ তা তখন সে আল্লাহ তালার নাফরমানি থেকে বাঁচতে পারে, গুনা থেকে বাঁচতে পারে, আর সুন্নাতের খেলাফ করা থেকে বাঁচতে পারে. এই জন্য যখন আমরা বেশি জিকির করবো, মুসলিম দোয়া কোরআন তেলাওয়াত করবো, আমাদের মধ্যে মহাব্বত পয়দা হবে, আল্লাহ তালার ভয়ও আমাদের মধ্যে পয়দা হবে. ফির মেরে মোহতরম বুজুর্গোর ভাইও, हमारा बच्चा बच्ची 5 साल के हो जाए तो वालिदैन को, दादा दादी को, नाना नानी को, मामू चचा को, खालाओं को, फूफियों को, सबको ये फिक्र होना चाहिए कि हमारे इस बच्चे बच्ची की ऐसी तालीम तरबियत हो जाए जिस तालीम तरबियत की बरकत से अल्लाह की मदद, अल्लाह की नुसरत, अल्लाह की रहमत, अल्लाह की बरकत, अल्लाह की ताईद, अल्लाह की रहबरी, अल्लाह की हिफाजत दुनिया में भी शामिल हाल हो और आखिरत के हर मंजिल में भी हमारा ये बच्चा बच्ची कामयाब हो जाए. এরকম যখন বাচ্চা 5 বছর হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, তো ঘরের সবাই মা বাপ, দাদা দাদি, ভাই বোন, ফুপি, বসে যারা আছে সবাই মধ্যে ফিকির এসে যায় যে আল্লাহ তাআলা এই বাচ্চা দুনিয়ার মধ্যে কিভাবে সে সফল কাম হইতে পারে, দুনিয়া কিভাবে সে কামিয়াব হইতে পারে, আল্লাহর সাহায্য কিভাবে আসতে পারে, আল্লাহর রহমত বরকত কিভাবে পাইতে পারে দুনিয়ার মধ্যে, বসে সবাইয়ের ভিতরে চিন্তা এসে যায়. এইরকম এই বাচ্চা বসে মরার পরে যতগুলো ঘাটি আছে সেখানেও সে কামিয়াব হইতে পারে, সফল কাম হইতে পারে, তো বলছে আল্লাহর সাহায্য সে পাইতে পারে, আল্লাহর মদত বরকত পাইতে পারে, রহমত পাইতে পারে, বলছে ঘরের সবাই ফিকির যেন হয় বাচ্চার জন্য. ফির মেরে মোহতরম বুজুর্গ ভাইও, چوتھی بات اکرام مسلم ہے. اکرام مسلم کا مقصد یہ ہے کہ مسلمان ہونے کی بنیاد پر ہر ہر مسلمان کے ساتھ حضور صلی اللہ علیہ وسلم کے طریقے کے مطابق سلوک کرنا آ جائے. جی تو بولتے سے رقم چار نمبر ہلو اکرام المسلمین. اکرام المسلمین উদ্দেশ্য হলো যে মুসলমান যে মুসলমান যত মুসলমান আছে সমস্ত মুসলমানের সাথে মুসলমান হওয়ার কারণে যেন আমরা তাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম তাদের সাথে ইসতেম ব্যবহার হইতেন, সুলুক করতে তাদের সাথে যেরকম আখলাকের সাথে পেশ আসতেন, আমরাও এরকম ওই আখলাকের সাথে আমরা পেশ আবো. হামারে ভি লোগোঁ পর হুকুক হ্যায়, হামারে উপর ভি লোগোঁ কে হুকুক হ্যায়, جو ہمارے اوپر لوگوں کے حقوق ہیں ان کی ادائیگی کی مکمل بھرپور ہم کوشش کریں. আমাদের উপরও মানুষের হক আছে আর আমাদের হক মানুষের উপরে আছে, তো আমাদের উপরে যে মানুষের হক আছে সেই হকটাকে পুরা পুরা পরিপূর্ণভাবে আদায় করার আমরা চেষ্টা করব. اور جو ہمارے لوگوں پر حقوق ہیں اگر کوئی ان کی ادائیگی میں کوئی کمی کوتاہی کرے ہم معاف کر دیں. এরকম আমাদের হক যে মানুষের উপর আছে তারা যদি আমাদের হক আদায় করার মধ্যে কোনো কমি করে কোনো কমতি করে তো আমরা এটা আমরা তাদেরকে মাফ করে দেব. والدین کے ہم پر حقوق ہیں, بہن بھائیوں کے ہم پر حقوق ہیں, دور قریب کے رشتہ داروں کے ہم پر حقوق ہیں, پڑوسیوں کے ہم پر حقوق ہیں, ان میں سے کسی کے حق کی ادائیگی میں کوئی کمی کوتاہی نہ کریں. بس ہم ماں باپ کے حق سے ہمارے اوپر ہے, এরকম ভাই বোনের হক আছে, এরকম প্রতিবেশীর হক আছে, এরকম কাছের লোকের দূরের লোকের আমাদের হক আছে, বলছে এর মধ্যে কারো হক আদায় করার মধ্যে আমরা কোনো কমি করব না, সবাই হক পুরোপুরি আদায় করব. والدین پر ہمارے حقوق ہیں, بہن بھائیوں پر ہمارے حقوق ہیں, پڑوسیوں پر ہمارے حقوق ہیں, اگر یہ ان کی ادائیگی میں کوئی کمی کوتاہی کرے ہم معاف کر دیں. بس এরকম আমাদের হক আছে মা বাবার উপরে, আমাদের হক আছে ভাই বোনের উপরে, আমাদের হক আছে প্রতিবেশীর উপরে, আমাদের হক আছে অন্য দূরের কাছের লোকদের উপরে, তারা যদি আমাদের হক আদায় করার মধ্যে কোনো কমি করে তো বলছে আমরা এটা মাফ করে দেবো, আমরা কোনো ই করবো না, আমরা মাফ করে দেবো. আব ইয়ে ঝগড়ে পুরি দুনিয়া মে ইসলিয়ে হ্যায় কি জবরদস্ত গলতি হর ইনসান কি ইয়ে হ্যায় কি আপনে হুকুক কো তো ওসুল করতা হ্যায়, উসকা মুতালবা করতা হ্যায়, ওর জো ইস পর দূসরো কে হুকুক হ্যায় উসকি পরওয়া নাহি করতা, নতিজা হর জগহ লড়াই ওর ঝগড়া, লড়াই ওর ঝগড়া, নাচা কি বেইত্তেফাকি, ইয়ে ইসকা নতিজা হ্যায়. তো সে পুরো দুনিয়ার মধ্যে এখন যে সবচেয়ে বড় যুদ্ধ আর লড়াই হইল, সবাই বলে যে আমার হক দাও, আমার হক দাও, কিন্তু অন্যের হক যে আমার আদায় করতে তাদের কোন তার ফিক্রি করে না, পরোয়াই নাই, তো সবাই চাইতেছে আমার হক আদায় দাও, আমার হক আদায় করা হইল না, আমার হক দাও. তো বলছে এখন এই কারণে এই ফল হইল এটা, কে সব জায়গায় যুদ্ধ ঝগড়া ফাসাদ আর আপসের ভিতরে ঝগড়া, বলছে এই কারণে. কিয়ামত কে দিন কিসি বেটে সে পুছ নাহি হোগি کہ تیرے ماں باپ نے تیرا حق کیوں نہیں ادا کیا, کسی ماں باپ سے یہ پوچھ نہیں ہوگی کہ تیرے بیٹوں نے تیرا حق کیوں نہیں ادا کیا, ہر بیٹے سے پوچھ ہوگی تو نے ماں باپ کے حقوق کیوں نہیں ادا کیے, ہر ماں باپ سے پوچھ ہوگی تم نے اولاد کے حقوق کیوں نہیں ادا کیے. ہمارا معاملہ الٹا چل رہا ہے, جو ہمارے ذمے ہے وہ کرتے نہیں ہے, جو ہمارے ذمے نہیں ہے اس کی پوری کوشش کرتے ہیں, اس سے جھگڑے اور فساد ہو گئے. تو بدل سے قیامت دین ایٹا جگہ شکر ہوئے نا کونو سیلر کا سے کہ تمہار ماں باپ تمہار حق کیا نو ادائی کرے نہیں, ایرکم کونو ماں باپ ایر کا سیلے جگہ شکر ہوئے نا قیامت دین کہ تمہار سیلے تمہار حق کیا نو ادائی کرے نہیں, بلکہ قیامت دین ایٹا جگہ شکر ہوئے سیلر کا سے کہ تمہیں کیا نو তোমার মা বাপের হক আদায় করো নাই, এরকম মা বাপের কাছে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন তোমার ছেলের হক আদায় করো নাই. তো বলছে এখন দুনিয়ার মধ্যে এটাই চলতেছে যে সবাই চাইতেছে কি আমার হক কেন দেওয়া হইল না, আমার হক কেন দেওয়া হইল না. তো বলছে এখন মামলা উল্টা হয়ে গেছে যে সবাই এই উল্টা হওয়ার কারণে সবাই চাইতেছে আমার হক আদায় করো না, কিন্তু আমার উপরে যে জিম্মেদারি আছে যে আমার মা বাপের হক আদায় করবো, অন্যের হক আদায় করবো, তো বলছে এইটা সে ফিকির না করার কারণে উল্টো হওয়ার কারণে বলছে ঝগড়া ফাসাদ এই জন্য দুনিয়ার মধ্যে। কালমা নামাজ ইলম ও জিকর ये नंबर इस्तेदादी नंबर हैं, इन तीन नंबरों को सीखने अपने अमल में लाने से दीन पर चलना आसान हो जाता है और अच्छे अखलाक इंसान के दीन की हिफाजत के लिए है। मुद्दे के कलमा नमाज जिक्र ये तीनटा नंबर तो मानुषर मध्य योग्यता पैदा करार जन्य शक्ति पैदा कर दीन रूपे चलार जन्य योग्यता पैदा हो जाए। আর বলছে একরামুল মুসলিমিনের যে নাম্বার যেটা আখলাকের যেটা বলছে এর দ্বারা তার দিনের হেফাজত হয়, দিন পুরোপুরি দিনের হেফাজত হয়ে যায়। হুজুর নে পুছা মুফলিস কোন, সাহাবা নে আরজ কিয়া জিসকে পাস পেসে না হো, ফরমা নাহি মুফলিস ও ইনসান হ্যায় জো কিয়ামত কে দিন পাহাড়ों কে বকদর নেকিয়া লেকর আয়েগা, ইসকি জমিন দবা দি হোগি, इसका पैसा दबा दिया होगा, इसको मारा होगा, उस पर जुल्म किया होगा, उस दिन फिर किसी के पास न जमीन है न माल होगा न सोना न चांदी जिससे उसका हक अदा करे, बल्कि इसकी नेकियां उठाकर वो हक वाले को दिए जाएंगे। अब हुकूक वाले अभी बाकी होंगे, नेकियां इसकी खत्म हो जाएगी, ফির উনকে গুনাহ কা বোঝ উঠা কর ইস পর ডাল দিয়া জায়েগা, ফরমা ইয়ে মুফলিস ইনসান হে। তো বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে জিজ্ঞাসা করছেন কে গরিব কে, বলছে সাহাবায়ে কেরাম বলছে কে যাদের কাছে তার কাছে মাল নাই, তো বলছে না গরিব ওই ব্যক্তি না, ওই ব্যক্তি গরিব যে এত নেকি করছে পাহাড়ের মতো, সে নেকি নিয়ে কিয়ামতে হাজির হবে, পাহাড়ের মতো নেকি নিয়ে সে কিয়ামতের দিন দাঁড়াবে, কিন্তু কারো সে জমিন গসব করছে, জমিন নেছে দবাইছে, কারো পয়সা কারো গালি দিছে কারো মারছে, তো বলছে এই সমস্ত হক ওলারা ওই দিনকার আসবে। বলছে এখানে জমি নাই, এখানে পয়সা নাই যে হক আদায় করবে, বলছে এখানে তো নেকি দিয়ে আদায় করতে হবে, তো বলছে নেকি দিতে দিতে সমস্ত নেকি শেষ হয়ে যাবে, আরো অনেক হক ওলারা বাকি থাকবে, তারা আসবে, বলছে তখন তাদের তো নেকি নাই, বলছে তাদের গুনাহের মাথায় ঢালা হবে। এক বুড়ি ঔরত আরওয়া, উসকা নাম থা আরওয়া, মরওয়ান খলিফা থা, এক সাহাবি কি শিকায়ত কি কে উসনে মেরি জমিন দবাই হ্যায়, মরওয়ান নে উস সাহাবি কো বুলা লিয়া কি জি ইয়ে ঔরত শিকায়ত কর রহি হ্যায়, উসনে কাহা আচ্ছা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস সুন কর ভি মে ইসকি জমিন দবা সকতা হু, এ আল্লাহ তু ইস কমবখত ঔরত কি আঁখে সলব কর দে ওর ইসকো আপনি জমিন মেহি তবাহ কর দে, ফরমা কে ভাই ও হাদিস কিয়া হ্যায় কে হাদিস শরীফ মে হ্যায় জো কিসি মুসলমান কি এক বালি জমিন দবা দেতা হ্যায় তো কিয়ামত কে দিন জমিন কি পেহলি ওয়ালি জমিন কি উপর ওয়ালি সতহ সে লেকর নিচে সাতবীন জমিন কি নিচে ওয়ালি তহ তক জিতনি মিট্টি কঙ্কর পানি উসকে সীদ মে আয়েগা, কিয়ামত কে দিন উসকে বদন কা তোক বানাকর উসকে গলে মে ডাল দিয়া জায়েগা, ইয়ে হাদিস সুনকর ভি মে ইসকি জমিন দবা সকতা হু, মরওয়ান নে উস ঔরত কো ভাগা দিয়া ওর সাহাবি সে কা যাও মে আপসে না কোই গওয়াহ তলব করনে কা না কোই ওর তলব করনে কা, যাও আপ বেগুনাহ হ্যায়। হতেছে এক মহিলা আরওয়া তার নাম ছিল, সে মারওয়ান খলিফা ছিল মদিনার, তার কাছে যায় সে কেস করছে নালিশ করছে যে এরকম এক সাহাবীর কথা বলছে সে আমার জমিন নেছে, জমিন কব্জা করছে সে, তো মারওয়ান সেই সাহাবিকে ডাকছেন, তো ডাকার পরে তো বলছে যে এই মহিলা বলতেছে তুমি নাকি তার জমিন দাবাইছো জমিন নেছো কসম করছো, তো উনি বলছে কি আমি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরই মহিলা আমি জমিন নিতে পারি, হ্যাঁ এই মহিলা যদি মিথ্যা কথা বলে মিথ্যা বলতেছে মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা তাকে অন্ধ করে দেয় আর সে তার জমিনে যেন সে মারা যায়। তো মারওয়ান বলছে হাদিস কি, তো হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি কোনো মানুষ যদি তার এক বিঘা জমি যদি সে কেউ ঠেলে নিয়ে নেয় তো বলছে সাত তবক জমিন কিয়ামতের দিন এই জমিনে যত পানি যত যা কিছু আসবে সব বলছে এরকম তার গলার মধ্যে লটকাই দেওয়া হবে। তো বলছে হাদিস শোনার পরেও আমি কি, তো এই হাদিস শোনার পরে মারওয়ান বলছে যাও তুমি বেগুনা, আর মহিলাকে বলছে যাও কাম করো, তো মহিলাকে বাগাই দিছে। قرآن کی ایک آیت پر سارے مسلمان عمل کر لیں, سب میں جوڑ الفت و محبت پیدا ہو جائے گی. سارے تبلیغ والے عمل کر لیں, سارے تبلیغ والوں میں آپس میں الفت و محبت جوڑ پیدا ہو جائے گا. اعوذ باللہ من الشیطان الرجیم, بسم اللہ الرحمن الرحیم. ولا تستوی الحسنۃ ولا السیئۃ ادفع بالتی ہی احسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. اچھا سلوک برا سلوک دونوں برابر نہیں ہو سکتے, جو تیرے ساتھ برا سلوک کرے تو اس کے ساتھ اچھا سلوک کر. اس کا نتیجہ قرآن نے بتلایا ہے یہ ہوگا کہ جو تیرا جانی دشمن ہے وہ تیرا گرم دوست بن جائے گا. বলতেছে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, যদি কোরআন শরীফের সমস্ত মুসলমান যদি এই আয়াতের উপরে আমল করা শুরু করে তো সমস্ত মুসলমানের মধ্যে মহাব্বত আর আপসের ভিতরে ভালোবাসা মহাব্বত পয়দা হয়ে যাবে. আর যদি সমস্ত তাবলিগলারও যদি এটার উপরে আমল করে বলছে সমস্ত তাবলিগলাদের মধ্যে আপসের মহাব্বত আর আপসের মধ্যে মহাব্বত আর আপসের মধ্যে ভালোবাসা পয়দা হবে. বলছে কোরআনের আয়াতের তর্জমা হইল যে আল্লাহ তাআলা বলতেছেন কে মানুষের সাথে ভালো ব্যবহার করা আর খারাপ ব্যবহার এইটা কি এক সমান সমান হইতে পারে নাকি? মানে কখনো সম্ভব না. যদি কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তার তুমি যদি যাতে ভালো ব্যবহার করো, ভালো আখলাক দেখাও, ভালো চরিত্র দেখাও, তো বলছে যে তোমার দুশ্মন কঠিন দুশ্মনও তোমার দোস্ত হয়ে যাবে. তোমার জিস এলাকে কা পাকিস্তান মে মেয়ে হু উস এলাকে মে মুসলমানো মে আপস মে দুশ্মনিয়া বহুত হ্যায়. ایک آدمی نے تبلیغ میں چار مہینے لگا لیے, چار مہینے لگانے کے بعد واپس گھر جا کر بندوق اٹھایا اور اس میں کارتوس بھر دیے اور جن کا آدمی اس نے مارا تھا ان کے پاس گیا اور یوں کہ جی اس بندوق سے آپ کے بھائی کو یا بیٹے کو میں نے مارا ہے, میں نے اس میں اپنے ہاتھ سے کارتوس بھر رکھے ہیں, یہ لو, میں سامنے کھڑا ہو جاتا ہوں, انتقام لے لو. اور یہ کیا نام ہے, کیونکہ میں نے ظلمن آپ کے بھائی یا بیٹے کو قتل کیا. انہوں نے کہا جب تجھ میں اتنی تواضع خاکساری آ گئی کہ تو ہمارے در پر ہمیں انتقام دینے کے لیے آیا ہے, ہم نے معاف کر دیا. تو میرے محترم بزرگوں اور دوستو, تبلیغ والے اللہ تعالیٰ معاف فرماوے. مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے کہ چار مہینے ایمان کی محنت کر کے تبلیغ والوں, اب تک تم میں اتنا ایمان آ گیا ہے کہ جس سے تم عبادات والے احکامات کو پورا کر سکتے ہو, آگے جو معاملات اور حقوق اور اخلاق والے احکامات ہیں ان کو پورا کرنے کے بقدر ایمان ابھی تم میں بھی نہیں آیا. تو اس کا مطلب میرا یہ ہے کہ ہم محنت میں لگے رہیں اور اپنے ایمان کو ایمانی مجالس میں ایمان کی دعوت سے, ایمان کے لیے حقیقت کے لیے دعائیں مانگنے سے مضبوط سے مضبوط بنانے کی کوشش کرتے رہیں. مدرسے کے محترم مہمان, جے آمی جے علاقہ آمی بسمش کری যেখানে ওইখানে মানুষের মধ্যে আপোষের মধ্যে দুশ্মনি যুদ্ধ বেশি, তো বলছে ওখানে আপোষের ভিতরে ঝগড়া ফাসাদ বেশি মানুষের মধ্যে. তো এক ব্যক্তি চার মাস লাগাইছে তাবলিগে, চার মাস লাগাইয়া সে তার ঘরে যাইয়া নিজের বন্দুক বাইর করিয়া বন্দুকের ভিতরে গুলি ভইরা, তো সে ওই তার যে একশো একজন লোককে মারছে, আগে মাইরা আল্লাহ রাস্তায় যাওয়ার আগে একটা লোককে মারিয়ে গেছে, তার বাড়িতে গেছে, বাড়িতে ওই ব্যক্তিকে বলছে দেখো তুমি তোমার ছেলেকে অথবা তোমার ভাইকে আমি জুলমান তাকে আমি কতল করছি, তাকে আমি মারছি, আর এখন আমার বুঝে আসছে আমি জুলুম করছি তার উপরে, এখন নাও এই গুলি দিয়ে আমি এই বন্দুক দিয়ে আমি মারছি, এই বন্দুক তুমি ধরো, আর এইটার ভিতরে আমি কাটিও বন্দুকের গুলিও আমি ভরে দিছি, আর আমি দাঁড়াইতেছি তুমি গুলি গুলি করে আমাকে মারিয়ে দাও. তাকে এখানে বদলা হয়ে যায়, তো সে বলছে তুমি এতটুক যখন নিজেকে ছোট করলা আর তওয়াজু এখতিয়ার করলা তো আমি তোমাকে মাফ করে দিছি. তো বলতেছে এইরকম হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা চার মাস তাবলিগ ওয়ালারা, তোমরা চার মাস আল্লাহর রাস্তায় লাগাইয়া তোমাদের মধ্যে এতটুকু ঈমান তো আসছে, এই পরিমাণ তো ঈমানের শক্তি পয়দা হয়েছে যে তোমরা নামাজ রোজা ইবাদত তোমরা পুরো করতে পারো, ইবাদত করার তো যোগ্যতা আর এই পরিমাণ ঈমান আসছে, কিন্তু বলছে মুআমালাতের জন্য, আখলাকের জন্য, মানুষের হক আদায় করার জন্য বলছে ওই ঈমান এখনো পয়দা হয় নাই। তো বলছে এই জন্য আমরা, অর্থ হয়েছে আমার কথার, আমরা মেহনতের মধ্যে লাগিয়ে থাকি, ইমানের মেহনত করতে থাকি, ইমানের মজলিসে বসতে থাকি, তালিমের আলকায় বসতে থাকি, মানুষকে দাওয়াত দিতে থাকি, যখন করতে করতে করতে করতে করতে থাকবো, আল্লাহর কাছে চাইতে থাকবো, দোয়া করতে থাকবো, তো আল্লাহ তাআলা আমাদেরকে ইমানও দান করে দেবে। যে ইমান যখন দিলে ভিতরে আসে তখন মামলা তো ঠিক হয়ে যাবে, আখলাকও ঠিক হয়ে যাবে, চরিত্র আমাদের ঠিক হয়ে যাবে। পাঁচই বাত তসহীহে নিয়ত হ্যায়। তসহীহ নিয়ত কা মকসদ ইয়ে হ্যায় কি জো ভি হাম নেকি কা কাম করেন, ফর্জ আদা করেন, সুন্নত আদা করেন, ওয়াজিব আদা করেন, হুকুক আদা করেন, নিয়ত জো হ্যায় আল্লাহ কি রজা কি হো, আল্লাহ রাজি হো যায়। বসে পাঁচ নম্বর হলো তসহীহ নিয়ত, এনে নিয়ত কে ঠিক করা। বসে অর্থ হইছে আমরা যে নেক আমল করব, যত দুনিয়ার মধ্যে আমল করব, নেক আমল করব, সমস্ত আমল আল্লাহর জন্য করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করা, অন্য কোন উদ্দেশ্য না, অন্য কোন নিয়ত না। হর আমল কে আল্লাহ কে হ্যাঁ কবুল হোনে কে লিয়ে দো শর্তে হ্যায়। এক তো ও আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরিকে কে মুতাবিক হো, দূসরা ও নেক আমল আল্লাহ কি রজা কে জজবে সে হো। প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হয়েছে কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরিকার উপর আমলটা হইতে হবে, হুজুর তরিকা মোতাবেক হইতে হবে আমলটা। আর দ্বিতীয় হইল কি আল্লাহকে রাজি খুশি করার জজবার সাথে, নিয়তের সাথে আমল হইতে হবে। লিহাজা হর আমল কে বারে মে আমারি ভরপুর কোশিশ হো কি ও আমল আউয়াল সে আখির তক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরিকে কে মোতাবেক হো। এজন্য আমাদের পুরোপুরি চেষ্টা করতে হবে, এই জন্য চেষ্টা করতে হবে আমাদের এই আমলটা, প্রত্যেকটা আমল শুরু থেকে শেষ পর্যন্ত যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে হয়। আর হর আমল কে বারে মে আমারি ভরপুর কোশিশ হো কি আমল সে পহলে ভি আমারি নিয়ত ঠিক হো, ঠিক রাখনে কি কোশিশ করে, আমল কে বীচ মে ভি নিয়ত কো ঠিক রাখনে কি কোশিশ করে। দো রকত ইশরাক কি নামাজ কি নিয়ত বাঁধ লি, মসজিদ মে কোই নহি থা, সিরফ ওর সিরফ আল্লাহ কি রজা কে জজবে সে উসনে দো রকত ইশরাক কি নামাজ শুরু কর লি, এক রকত পড়নে কে বাদ উসকা দোস্ত আ গিয়া, ইসনে ভি দেখ লিয়া কি মেরা দোস্ত আ গিয়া, পহলি রকত সে জ্যাদা খুশু খুজু কি মোন্ডে ঝুকানে কি কেফিয়ত বনা দি, সিজদে কি জগা নজর ঠিকানে কি কেফিয়ত বনা দি, তাকি মেরা দোস্ত কহে ইয়ে তো বড়ি অচ্ছি নামাজ পড়তা হ্যায়, শুরু মে নিয়ত ঠিক থি, আমল কে বীচ মে শয়তান নে হামলা কিয়া, লিহাজা হাম শুরু মে ভি আপনি নিয়ত কো ঠিক রাখনে কি কোশিশ করে, বীচ মে ভি আপনি নিয়ত কো ঠিক রাখনে কি কোশিশ করে, আমল পুরা হোনে কে বাদ উস আমল মে আগর নিয়ত কিসি কি খারাপ থি তো কোই ঠিক নহি কর সকতা, উসকে লিয়ে হাম ইস্তিগফার পড়তে রহে। বলছে এই জন্য প্রত্যেকটা আমলের, আমল করার শুরুতেই নিয়তকে খালেস করা, নিয়তকে ঠিক করা, কেন আল্লাহর জন্য করতেছি, এরকম শুরু থেকে শেষ পর্যন্ত মানে মাঝখানেও নিয়তকে খালেস করা যে আল্লাহর জন্য আমি করতেছি। বলতেছে কি এক ব্যক্তি মসজিদের মধ্যে এসে রাখে নামাজ পড়া শুরু করছে, দুই রেখাত আল্লাহর জন্য করতেছে, আল্লাহর জন্য পড়তেছে ইখলাসের সাথে, তো বসে এক রেখাত পড়া হয়েছে, দ্বিতীয় রেখাতে তার এক দোস্ত এসে গেছে, বন্ধু আসছে মসজিদে ঢুকছে, সেও দেখে বলাইছে, তো এখন সে দ্বিতীয় রেখাতের মধ্যে নামাজকে সুন্দর করা, সে সেজদাকে লম্বা করা শুরু করছে, তার চোখকে হেফাজত করা, সেজদার মধ্যে নাকের দিকে দেখতেছে, যে দোস্ত বলবে যা এইটা আমার দোস্ত নামাজটা খুব সুন্দর সুন্দর মতো করে, সুন্দর মতো পড়ে, তো বলছে না এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শুরুতেও আল্লাহ ইখলাসের সাথে পড়তে হবে, মাঝখানেও, কেন শয়তান আইয়া তার নামাজকে খারাপ করে দেয়, শুরুতে আল্লাহর জন্য ছিল, এখন শয়তান এসে গেছে, এই জন্য নামাজের মাঝখানেও আল্লাহর জন্য করতে হবে। আর যখন আমল শেষ হয়ে যায় তখন যে নামাজের মধ্যে যে কমি ছিল পুরা ইখলাস ছিল না, এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা। ফির মেরে মোহতরম বুজুর্গো ওর ভাইও, আল্লাহ জল্ল শানহু নে হামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মত মে পয়দা ফরমায়া হ্যায়, ইস উম্মত মে পয়দা ফরমানে কি ওয়াজহ সে اور حضور صلی اللہ علیہ وسلم پر نبوت ختم ہو جانے کی وجہ سے ذاتی طور پر ہمیں مکمل طور سے ہمارے لیے دین پر چلنا کافی نہیں ہے, بلکہ ذاتی طور پر بھی ہم دین پر مکمل طور سے چلیں گے اور دوسرے انسانوں میں محنت کر کے ان کو اللہ کے احکامات حضور کے طریقے پر لانے کی محنت کریں گے, ان کو حضور صلی اللہ علیہ وسلم والی محنت کو مقصد بنا کر زندگی گزارنے پر آمادہ کریں گے. یہ بھی ہماری حضور کے ختم نبوت کی وجہ سے ذمہ داری ہے. تو بولتے سے کہ اللہ تعالیٰ ہمارے کے حضور صلی اللہ علیہ وسلم امت مدے پیدا کرسن, تو حضور صلی اللہ علیہ وسلم شیش نبی ہوار کارونے تو بولتے پورا پورا دین روپے چلا یہ جتشٹ نا, বলছে এক তো ব্যক্তিগত ভাবে পুরোপুরো দিনের ভাবে চললাম, বলছে এটা তো এক তো ব্যক্তিগত ভাবে পুরোপুরো দিনের ভাবে চলতে হবে, পরিপূর্ণ দিনের ভাবে চলতে হবে, আর এর সাথে সাথে মানুষের মধ্যে মেহনত করে যে সমস্ত দুনিয়ার মানুষ অন্যরা যেন পুরো দিনের ভাবে চলে এটাও চেষ্টা করতে হবে, এর সাথে সাথে এটাও চেষ্টা করতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শেষ হওয়ার কারণে, খতম নবুয়ত হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামের জিম্মেদার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য এটা, এই জন্য আমরা মেহনত করে তাদেরকে এই কথার উপরও আমাদা করবো, এটার তৈয়ার করবো যে সেও একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামের জিম্মেদার, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেও তার জিন্দিগির উদ্দেশ্য. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওফাত কো 1426 সাল কা আরসা হো গিয়া, মালুম নাহি কিয়ামত কব আয়েগি. اب یہ کلمہ, یہ نماز, یہ دین جو اللہ کی طرف سے ہر بندے کے نام کامیابی کا پیغام ہے, یہ پیغام ہر ملک میں, ہر بستی میں, ہر شہر میں, ہر فرد تک پہنچ جائے, یہ حضور کے ختم نبوت کے طفیل ہماری زبردست ذمہ داری ہے. بس حضور صلی اللہ علیہ وسلم دنیا تھے کہ 1426 بستر سے دنیا تھے کہ بدینے چلے گئے. তো বলতেছে এখন বলছে এই হুজুর সাল্লাল্লাহর আল্লাহর পক্ষ থেকে যে কলমা নামাজের পয়গাম, প্রত্যেকটা দুনিয়ার মানুষের সফলতা কামিব আল্লাহ তালা কলমা নামাজের মধ্যে রাখছে, এই যে পয়গামটা সমস্ত দুনিয়ার গ্রামে গ্রামে শহরে শহরে দেশে দেশে পৌঁছাবার, বলছে এইটা প্রত্যেকটা মানুষের আমাদের উপরে জিম্মেদারি এই পয়গাম মানুষের কাছে পৌঁছানোর. حضرات صحابہ کرام اس حقیقت کو سمجھ گئے کہ ذمہ داری ہماری ایک نہیں ہے, دو ہیں, لہذا دین پر بھی اللہ کے فضل سے وہ مکمل طور سے چلے اور دین کی محنت کو بھی زندگی کا مقصد بنا کر کیا. یہ جو قرآن میں آیت ہے انفرو خفافم و ثقالا, حضرات صحابہ کرام دین کی محنت کو زندگی کا مقصد بنا کر اس طرح کرنے والے بن گئے کہ اللہ کے فضل سے ہر ہر صحابی اس آیت کا مصداق بن گیا. ہم سے بھی یہی مطلوب ہے, ہم بھی اس کے لیے ارادے کریں, عزم کریں, اللہ کے راستے میں نقد نکل جائیں. تو ویسے صحابہ کرام ایک تو طرح تارا جانتے ہیں کہ ہمارے اوپر دوسری ذمہ داری, বলছে একটা না দুইটা আমাদের জিম্মেদারি, একটা তো পুরা দিনের উপরে চলা, তো সাহাবাই কেরাম দুটো জিম্মেদারি পুরাও করছেন. এক তো সাহাবাই কেরামের জিন্দিগিতে পরিপূর্ণ দিন ছিলেন, পুরা দিনের উপরে তাদের ছিলেন, আর দ্বিতীয় জিম্মেদারি ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামের জিম্মেদার যে সমস্ত দুনিয়া দিন পোষানো, এটাও তারা পুরো পুরো করছেন. যেরকম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ফিরোজ কেফা পাশে কার আল্লাহর রাস্তায় বাইরাও, যে অবস্থায় হও এনে হালকা বোঝাল যে অবস্থায় আল্লাহ রাস্তায় বাইরাও, তো সাহাবাই কেরাম বলছে এই আয়াতের মিস্তাক ছিলেন, পুরা পুরা আয়াতের উপর আমল করছেন, পুরা দিনে পৌঁছায় পুরা দুনিয়া দিনে পৌঁছায়. এক জরুরি বাত শুন লে কি দেখো আপ হযরাত নে মাশাআল্লাহ বহুত ধ্যান কে সাথ ইতমিনান কে সাথ সারা বয়ান শুন লিয়া, থোড়া সা ই মুতালবা জো আখিরি মুতালবা পুরা হো জায়ে তো ফির জানে কি কোশিশ করেন. হো সকতা হে কি কিসি ইনসান নে بیان کے ختم پر 4 مہینے دینے کا ارادہ کیا ہو, لیکن ابھی ذرا تھوڑا سا ارادے میں کچھ کمی ہے, کمزوری ہے, آپ حضرات جم کر بیٹھ گئے, مطالبہ ہوتا رہا, آخر اس نے بھی کھڑا ہو کر لکھو میرے 4 مہینے, تو یہ آپ بیٹھنے والوں کا اس کے ثواب میں حصہ ہوگا. لیکن یہ بھی بات ہے خطرے کی کہ جو ہے ایک آدمی نے چار مہینے کا ارادہ کیا, اب دل میں سوچ رہا ہے, جھجک رہا ہے, یہ کہنا میں گھبرا رہا ہے, آپ حضرات نے اٹھنا شروع کر دیا, وہ بھی بیچ میں اٹھ گیا, جو کیا ہوا ارادہ تھا اس کو پورا نہیں کیا اور وہ چار مہینے لگائے بغیر گھر چلا گیا, تو اس کے گناہ میں بھی ہمارا حصہ ہو سکتا ہے. اس لیے تھوڑا سا آخری مطالبے تک جم کر بیٹھے رہیں, اللہ تعالیٰ توفیق عطا کرے. ذمہ داری ہمارے اوپر ہے رکھو, এই জন্য ইনশাআল্লাহ এই জন্য আমরা আল্লাহর রাস্তায় নকদ নকদ বেরব. তো মেহমান বলতেছে দেখেন আপনার যেরকম বয়ান বিলকুল ইতমিনানের সাথে বৈশা শুনছেন জমিয়া, এইরকম আমরা এখনো বসে থাকবো, অল্প সময় এখানে তশকিল হবে তো আমরা জমিয়া বসবো. বলছে এইরকম হইতে পারে, একটা লোক চার মাসের নিয়ত করছে, সেই মজবার ভিতরে আছে, এখন সে একটু তার ভিতরে কি আছে যে যাবো কি যাবো না যাবো কি একটু প্রশ্ন এরকম আছে, কিন্তু যদি আমরা জমিয়া বসে থাকি আর আমাদের বসার কারণে সে